عن محارم الله. وقال عليه الصلاة والسلام: لغدوة أو روحة في سبيل الله خير من الدنيا وما فيها. أو كما قال عليه الصلاة والسلام. میرے محترم دوستو عزیزو, محنت ہر شخص کر رہا ہے مگر ہر شخص اپنی محنت میں کامیاب نہیں ہے. دنیا کی چیزوں کے حاصل کرنے کے لیے جو طریقے متعین ہیں, اگر ان طریقوں میں ذرہ برابر فرق ہو جاتا ہے تو چیزوں سے وہ منافع حاصل نہیں ہوتے جو مطلوب ہیں. جب دنیا اللہ کو مبغوض ہے اور اللہ کو دنیا سے نفرت ہے, جب وہ اپنے طریقوں کے بدلنے پر حاصل نہیں کی جا سکتی, جو دین اللہ کو محبوب ہے, جو دین اللہ کو محبوب ہے وہ دین غلط طریقوں سے حاصل کیسے کیا جا سکتا ہے. اللہ رب العزت نے ہدایت کے دینے کا وعدہ اپنے راستے کے جہد پر ہی کیا ہے. محنت کے صحیح غلط ہونے کا فیصلہ محنت کرنے والا نہیں کرے گا, بلکہ محنت کے صحیح غلط ہونے کا فیصلہ محنت دینے والا کرے گا. اللہ رب العزت نے انبیاء علیہ السلام کو اجتماعی طور پر وہ کلمہ دے کر بھیجا ہے. تمام انبیاء علیہ السلام کا مشترک کلمہ ہے کلمہ لا الہ الا اللہ. انبیاء علیہ السلام کی شریعتیں مختلف ہیں لیکن کلمہ لا الہ الا اللہ یہ تمام انبیاء علیہ السلام کا مشترک ہے. ہر زمانے میں نبی قوم کے پاس قوم کے یقین اور ان کی صنعتوں اور ان کی زراعتوں اور ان کے محلات اور ان کی تجارتوں اور ان کے طریقوں کے خلاف اللہ کی ذات عالی سے ہونے کی دعوت لے کر آئے. ہر قوم نے نبی کو پاگل کہا, اپنے طریقوں سے کامیابی کا یقین قومیں رکھتی تھی اور اللہ رب العزت اور اللہ تعالی کے عوامل سے کامیابی کا یقین انبیاء علیہ السلام دلاتے تھے. اس لیے میرے دوستو عزیزو, اس محنت کا سب سے بنیادی اور اہم مقصد اپنے یقینوں کی تبدیلی ہے. اپنے یقینوں کی تبدیلی وہ دعوت کی اس محنت سے سب سے پہلے مطلوب ہے. اس لیے کہ اللہ رب العزت نے تمام اللہ کے عوامر اور اس کے احکامات کے پورا ہونے کا کی جو قوت اور استعداد رکھی ہے وہ یقین میں ہی رکھی ہے. ساری بے دینی اللہ کے غیر کے تاثر کی وجہ سے ہے. اس کام کا بنیادی مقصد ہے دعوت کے ذریعے اپنے یقینوں کو بدلنا. ایک ایک ایمان والے کے پاس اس کلمے کو لے کر جانا اور دعوت کے ذریعے سے اپنے اور ساری دنیا میں بسنے والے مسلمانوں کے اولاً اور ساری انسانیت کے یقینوں کو اللہ کے غیر سے اللہ کی ذات عالی کی طرف پھیرنا, یہ دعوت کا سب سے اہم اور بنیادی مقصد ہے. سمجھتے تھے اس کام کا کوئی نام رکھتا تو تحریک ایمان اس کا نام رکھتا. مجھے بنیادی طور پر آپ سب حضرات سے یاد کرنا ہے کہ یقین کی تبدیلی کو بھی سنت کے طریقے پر لاؤ. ایمان کا سیکھنا اس طریقے پر لاؤ جس طریقے پر صحابہ کرام نے اپنے یقینوں کو بدلا ہے. میرے دوستو عزیزو, دعوت کسی کے طریقے محنت کا نام نہیں ہے. دعوت محمد صلی اللہ علیہ وسلم اور آپ کے صحابہ کے طریقے جہد کا نام ہی دعوت ہے. جو محنت ان کی محنت کے مشابہ ہوگی وہ تو دعوت کہلائی جائے گی, جو محنت ان کے طریقے محنت کے خلاف ہوگی وہ رواجی طریقے ہیں. رواجی طریقوں سے رواج ترقی کرتا ہے, دین ترقی نہیں کرتا. اس لیے اللہ رب العزت نے ہدایت کا وعدہ اپنے راستے کے جہد پر کیا ہے. جہد کہتے ہیں محمد صلی اللہ علیہ وسلم اور آپ کے صحابہ کے جذبے اور ان کے طریقے کا پابند ہو کر محنت کرنا. نحمد و نصلی علی رسول کریم, اما بعد. میں محترم دوست بزرگ بولن, جب ایک محنت کرنے والے کامیاب ہوتے ایمن کو پتہ نہیں, انیک محنت کرنے والا کامیاب ہونے سفل ہوئے اور انیک بفل ہوئے تر محنت مدد. মানুষ দুনিয়াকে হাসিল করার জন্য বিভিন্ন রকমের মেহনত করে এবং সে বিভিন্ন উপায় অবলম্বন করে, এই সমস্ত উপায়ের দ্বারা কখনো সে কা কামিয়াব হয়, কখনো সে সফল কাম হয়, দুনিয়া কামানোর মধ্যে কখনো সে দুনিয়া কামানোর মধ্যে বিফল হয়ে যায়, তার ওই মেহনত কার্যকর হয় না, সে কামিয়াব হইতে পারে না। অথচ এই দুনিয়া আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ঘৃণিত, তো সবচেয়ে ঘৃণিত এই দুনিয়া, এটার মধ্যে মানুষ মেহনত করে কখনো কামিয়াব হয়, কখনো বিফল হয়। আর মেরে মহতরম দোস্ত, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় হল আল্লাহ পাকের দিন। তো দিন হাসিল হবে কিভাবে, এটার জন্য মেরে মহতরম দোস্ত বুঝব, নিজের ইচ্ছা মতো, নিজের মন মতো, নিজের বুদ্ধি মতো কোনো মেহনত করা, এটার দ্বারা দিন হাসিল হবে না। দিন হাসিল করার জন্য আল্লাহ তাআলা নিজেই বলছেন যে এটার জন্য এক জোহদ আর এক মেহনত, যে মেহনতের দ্বারা আল্লাহ তাআলা হিদায়ত দান করেন, যে মেহনতের উপরে আল্লাহ তাআলা দিন আল্লাহ তাআলা দান করেন, ওই মেহনত ছাড়া আর কোনো মেহনত নাই। এই মেহনত, সেই মেহনতটা কি বলেন যে হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক সাহাবাদের জজবা অনুযায়ী বলে যে যখন ওই মেহনত হবে, যে মেহনত আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা দান করছেন দিন হাসিল করার জন্য, দিন হাসিল করার জন্য মানুষ চিন্তা করে কোনো মেহনত করবে না, বরং আল্লাহ তাআলা এই দিন কি মেহনতের দ্বারা আসবে এরা আল্লাহ তাআলাই ঠিক করে দিবেন, এবং আল্লাহ তাআলাই ঠিক করে দিয়েছেন। এই জন্য মেরে মহতরম দোস্তা বুঝব, যুগে যুগে নবী পয়গম্বররা দুনিয়াতে আসেন এবং তাদের সকলের যে দাওয়াত ছিল, বলে যে একই দাওয়াত তাদের ছিল, সে দাওয়াত হল লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলমার দাওয়াত। প্রত্যেক কওমের কাছে তাদের বিভিন্ন রকমের দুনিয়া কামাইবার বিভিন্ন পদ্ধতি তাদের কাছে তাদের মধ্যে চালু ছিল, তারা ওই সমস্ত রাস্তায় মেহনত করে দুনিয়ার দ্বারা তাদের জিন্দগি বানাইবার জন্য তারা চেষ্টা করতেছিল, মেহনত করতেছিল, কিন্তু সব নবীদের দাওয়াত, তাদের এই সব মেহনতের মোকাবেলা এই ছিল যে এই সমস্ত মখলুকের মধ্যে, এই সমস্ত জিনিসের মধ্যে কোনো কামিয়াবি নাই, কোনো সফলতা নাই, সফলতা তো একমাত্র আল্লাহ তাআলার হাতে, আল্লাহ তাআলাই সফল করবেন। তাই আল্লাহ তাআলার জাতের ইয়াকিন পয়দা করো, মখলুকের ইয়াকিনকে দিলের ভিতর থেকে বাহির করো। উনি বলেন যে ভাই এই যে দাওয়াতের মেহনত, বলে যে দাওয়াতের মেহনত সেই মেহনত যা নবীরা দুনিয়াতে এসে এসে করছিলেন, হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেহনতকে করছেন, এবং তিনি তারা যে মেহনতকে বাতাইছেন এই কলমাকে হাসিল করার জন্য, তো বলেন যে ভাই ওই মেহনতের দ্বারাই দিন মানুষের জিন্দগিতে আসবে, এই কলমা এই ইয়াকিন দিনের মধ্যে আসবে। উনি বলেন যে ভাই বুনিয়াদী ভাবে আমাদের এই মেহনতের আসল যে মকসদ, সেটা হল দিলের ইয়াকিনকে পরিবর্তন করা, মখলুকের উপরে থেকে ইয়াকিন হটায়া এক আল্লাহ তাআলার জাতির উপরে ইয়াকিন পয়দা হয়ে যায়। ইয়াকিনই এমন এক শক্তি, যে শক্তি মানুষকে শরীয়তের উপরে চালায়। সব নবীদের শরীয়ত তো বিভিন্ন রকমের ছিল, প্রত্যেক নবীর শরীয়ত আলাদা আলাদা ছিল, কিন্তু তাদের কলমা এক ছিল, তাদের প্রত্যেকের কলমা এক ছিল, যে কলমার দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলমার দ্বারা দিলের ইয়াকিনকে তারা ঠিক করার জন্য মেহনত করছেন, দিলের ইয়াকিনকে পরিবর্তন করার জন্য তারা মেহনত করছেন। এই জন্য মেরে মহতরম দোস্তরা বুঝব, বলে যে দাওয়াতের মেহনত, বলে যে এই মেহনতের দ্বারা উদ্দেশ্য হল দিলের ইয়াকিন পরিবর্তন হয়ে যায়। আর সব মেহনতকে দাওয়াত বলে না, যে কোনো মেহনতকেই দাওয়াত বলে না। দাওয়াত কাকে বলে? দাওয়াত বলে হল হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক, সাহাবাদের তরিকা মোতাবেক, বলে যে যে মেহনত হবে সেটাকেই দাওয়াত বলে। বলে যে কোনো মেহনত হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের সঙ্গে মিল হবে, সাহাবাদের মেহনতের সঙ্গে তার মিল হবে, সেটাকেই দাওয়াতের মেহনত বলবে। এই জন্য মেরে মহতরম দোস্তরা বুঝব, বলেন যে রেওয়াজি মেহনতের দ্বারা রেওয়াজি দুনিয়াতে উন্নতি লাভ করে, আরেক হলো আমাদের মেহনতকে, দাওয়াতের মেহনতকে সুন্নতের উপরে আনতে হবে। যখন সুন্নতের উপরে আমরা এই মেহনতকে আনবো, তো এই মেহনতের দ্বারা দিনের ইয়াকিন পরিবর্তন হবে, দিনের ইয়াকিন মখলুকের উপর থেকে হতে আল্লাহ পাকের জাতির উপরে ইয়াকিন আসবে। আর ইয়াকিন এমন এক শক্তি যে শক্তি মানুষকে আল্লাহ তাআলার হুকুমের উপরে, আল্লাহর দেওয়া শরীয়তের উপরে চলবার ইস্তেদার যোগ্যতা তার ভিতরে পয়দা করে। ইয়াকিন কে বদলনে কি জগা মসজিদ হি হ্যায়, ইয়াকিন কে বদলনে কি জগা মসজিদ হি হ্যায়। সাহাবায়ে কিরাম আপনি ইয়াকিন কি তাকুইয়াত কে লিয়ে ঈমান কে সিখনে কে উনওয়ান পর খুদ খুদ মসজিদ সে জুড়তে থে আর গশতোন কে জরিয়ে সাহাবা সাহাবা কো মসজিদ মে ঈমান কে হালকো মে লাকার জোড়তে থে। জিতনি মসজিদ কি জামাতে হ্যায়, ফর্দ হো ইয়া জামাত হো, ও আচ্ছি তরহ ইস বাত কো সমঝ লে কি হামারে গশত আর মুলাকাতে মসজিদ কে মাহল মে ঈমান সিখনে কে উনওয়ান পর জমা করনে কে লিয়ে হ্যায়। মুলাকাত বরায়ে মুলাকাত নহি হ্যায়, মুলাকাত মসজিদ কে বাহর কে নকশোঁ সে ইয়াকিন কে বন্ধ ইয়াকিন কে বিগড়নে কে মাহল সে নিকাল কর মসজিদ মে ঈমান কে হালকো মে লাকার জোড়না, ইয়ে হামারে গশতোঁ কা আসল মকসদ হ্যায়। সাহাবায়ে কিরাম কে ঈমান কে সিখনে কা মামুল বদলা রাহা হ্যায়, সাহাবায়ে কিরাম সাহাবার গশত করতে থে আর কহতে থে কুম বিনা উঠো হামারে সাথ, চলো হামারে সাথ, আও হামারে সাথ, বেঠো হামারে সাথ মসজিদ মে কুছ দের কে লিয়ে পর ঈমান লে আয়ে। আব্দুল্লাহ ইবনে রাওহা, মুআয ইবনে জাবাল, উমর ইবনে খাত্তাব, উবাই ইবনে কাব, আবু হুরায়রা, বড় সাহাবা কা মামুল ইয়ে থা কে ইয়ে সাহাবা পর গশত করতে থে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু খুদ ফরমাতে হ্যায় কে মে তুমে মসজিদ মে ইয়াহ ইসলিয়ে জোড়তা হুঁ ঈমান কে হালকো মে তাকে ইসে মেরা ঈমান তরক্কি করে, ইসে মেরে ঈমান কে অন্দর জিয়াদতি হো। মেরে দোস্ত আজিজো, হর মসজিদ কি জামাত কা কাম ইয়ে হ্যায় কে ও মসজিদ কো মুলাকাতো কে দরমিয়ান আমল সে খালি না ছোড়ে। এক মসজিদ মে আগর এক ওয়াক্ত মে কম সে কম আধ সাথি এক ঘন্টা ভি মসজিদ কে লিয়ে ফারিগ করতে হো, ইয়ে মুলাকাতো কে দৌরান মসজিদ কো আমল সে খালি না ছোড়ে, বলকে মুলাকাতো কে দৌরান মসজিদ কে অন্দর ঈমান ও তারিম কা হালকা জারি হো আর বাহর কি মুলাকাতো কে জরিয়ে লোগো কো ইন হালকো মে লাকার জোড়া যায়। ইয়াহ আল্লাহ কে ঘর মে জমা হোকর মগীবাত কো সুনে, আল্লাহ তাআলা কি আজমত উসকি বড়াই কো ইয়াহ রেহকর সুনে। ইসলিয়ে কে মানে আর্জ কিয়া কে ইয়াকিন কে বদলনে কি জগা মসজিদ হি হ্যায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়ে আনে ওয়ালে উহুদ কো মসজিদ মে রাখতে থে আর সাহাবা কে ফরমাতে থে কে মেনে ইনকো মসজিদ মে ইসলিয়ে রাখা হ্যায় তাকে হামারে মসজিদ ইনকে দিলো কো ইসলাম কে লিয়ে নরম কর দে। ওয়াক্তে সাকীফ নে কাহা থা নামাজ নহি পড়েঙ্গে, যাকাত নহি দেঙ্গে, জিহাদ নহি করেঙ্গে, আপনে বুত কো নহি তোড়েঙ্গে, ইন তমাম শরায়ত কে সাথ ইসলাম লানে কে লিয়ে হাম তৈয়ার হ্যায়। আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে ইনকো মসজিদ মে রাখা আর ফরমায়া কে হামারে মসজিদ ইনকে দিলো কো আবি ইসলাম কে লিয়ে নরম কর দেঙ্গে, আর করিব ইয়ে সদকা ভি যাকাত ভি দেঙ্গে, জিহাদ ভি করেঙ্গে, নামাজ ভি পড়েঙ্গে, সারে আমল করেঙ্গে। মেরে দোস্ত আজিজো, আগর এক কাফির কা দিল মসজিদ কে মাহল সে ইসলাম কে লিয়ে নরম হো সকতা হ্যায় তো এক মুসলমান কা দিল আল্লাহ কে দিল পে চলনে কে লিয়ে মসজিদ কে মাহল তৈয়ার কেসে নহি হো সকতা। তো খুবই আমল দোস্ত রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বাত কে সুনে কি ওয়াজহ সে কান বন্ধ কিয়ে হুয়ে থে কে মে আপকি বাত সুননা নহি চাহতা। কুরাইশ নে কাহা থা কি ইনকি বাত না সুননা, ইনকি বাত জহর কি তরহ আসর করতি হ্যায়। তো খুবই আমল দোস্ত রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাতে হ্যায় মেয়ে কান বন্ধ কর লি আপকি বাত কে সুননে সে আর মুঝে আপকি দাওয়াত সে সখত নফরত থি, মে সুননা নহি চাহতা থা, লেকিন জেসে মসজিদ মে দাখিল হুয়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদে কে পাস নামাজ পড় রহে থে, মসজিদ মে দাখিল হতে হি মেরে দিল নে ইয়ে কাহা কি ইনকি বাত সুননি চাহিয়ে। চুনাচে বাত সুনি আর সুনকর ইসলাম কবুল কিয়া আর আপনি কওম কো যাকে দাওয়াত দি আর চন্দ সাল মে 80 খানদান ইস তনহা ফরত কে জরিয়ে সে ইসলাম মে দাখিল হয়ে। অবি তক কাম করনে ওয়ালো কি তবিয়তো নে ইসকো আপনি তবিয়ত পর লিয়া নহি হ্যায়, ও সমঝতে হ্যায় ইয়ে কোই নয়ি চিজ হ্যায়, নহি বলকে সাহাবায়ে কিরাম কা মামুল ইয়েহি হ্যায়, সাহাবায়ে কিরাম কা মামুল ইয়েহি হ্যায়। হমে সাহাবায়ে কিরাম কি সীরত মে ইয়েহি মিলতা হ্যায় কে ও মসজিদ কে অন্দর মসজিদ মে লানে কে লিয়ে কোশিশ করতে থে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনে কে বাজার মে তালিমি গশত করতে থে, কহতে থে কে হে বাজার ওয়ালো মসজিদ মে আল্লাহ কে নবী কি মিরাজ তাফসীরিজম বাজার মে কিয়া কর রহে হো, হর শখস কো মসজিদ কে ফজাইল খুব বতলাও, মসজিদ কি তরফ কদম উঠানে পর এক কামিল হজ কা সওয়াব আল্লাহ কি তরফ সে মিলনে ওয়ালা হ্যায়, মসজিদ কি তরফ কদম উঠানে ওয়ালা আল্লাহ কি তরফ কদম উঠানে ওয়ালা হ্যায়। হজ چیز قدسی ہے جو میری طرف چل کر آتا ہے اللہ فرماتے ہیں میں اس کی طرف دوڑ کر آتا ہوں. میرے دوست ہمیں بھی اندازہ نہیں ہے ایک آدمی کا قدم مسیح کی طرف اٹھوا دینا اللہ کی رحمت کو اس کی طرف دوڑا دینا ہے. مسیح کی طرف چل کر آنا حدیث فرمایا کہ جہاد ہے, مسیح کی طرف چل کر آنا جہاد ہے. اور مسجد کی طرف جو آدمی چل کر آئے علم کو ایک بات سیکھنے کے لیے یا دوسروں کو سکھلانے کے لیے, یہ فرمایا حدیث نے کہ اس کو ایک کامل حج کا ثواب ملے گا. اس لیے اپنے کام کو سنت کی طرف لاؤ, اپنے کام کو سنت کی طرف لاؤ. رواج کا تقاضا یہ ہے کہ جہاں مسلمان ہیں وہاں دین پہنچا دو, کہ تبلیغ بعد تک پہنچا دینا نہیں ہے. مولوی صاحب فرماتے تھے کانوں تک پہنچانے کا نام تبلیغ نہیں ہے, دلوں میں اتارنے کا نام تبلیغ ہے. دلوں میں اترنے کی جگہ مسجد ہے. اس لیے رواجی طریقہ یہ ہے کہ بعد جہاں سمانے وہاں پہنچا دو. سنت طریقہ یہ ہے کہ تیار کر کے اپنے ماحول میں لے آؤ. اس لیے تمام مسجد کی جماعتیں اس بات کو اچھی طرح سمجھ لیں, جس مسجد میں ایک وقت میں آٹھ ساتھی وقت دینے والے ہوں یہ لازم نہیں کہ پرانے ہوں, ایمان والے ہیں, مقام حضر لگے ہوئے ہیں. ایسے ساتھیوں کو چاہیے کہ مسجد کے اندر ہمارے دعوت قائم کرتے ہوئے ایک ایک ایمان والے کی خوش آمد کر کے اس کو مسجد کے ماحول میں لانے کی کوشش کریں. جو عالم آمادہ ہو جائیں ان کو مسجد کے ماحول میں لا کر ایمان کے حلقوں میں بٹھاؤ. یہاں اللہ کی قدرت, اس کی عظمت, اس کی بڑائی, اس کے احکام کی یہاں دعوت دو, یہاں دین سکھلاؤ. مسجد اصل میں سارے کا معمول تھا, مسجد کے ماحول میں بات کرنا اصل سمجھا جاتا تھا. ہماری کمی یہ ہے کہ ہم غفلت کے ماحول میں بات کو پہنچا کر سمجھتے ہیں کہ ہم نے بات پہنچا دی, ہدایت اللہ کے ہاتھ میں ہے. اللہ رب العزت نے دلوں کے بدلنے کی جگہ مسجد کو متعین کیا ہے. حدیثوں میں اور قرآن میں بے انتہا ملتا ہے کہ اصل میں اللہ کے تعلق کو بیانے کی جگہ مسجد ہے. آپ کے صحابہ دینی اور دنیاوی ہر ضرورت کے لیے مسجد کی ہی طرف آتے تھے. بارش رکوانی ہو تو مسجد کی طرف آتے تھے, بارش شروع کرانی ہو تو مسجد کی طرف آتے تھے, قرضہ آ جائے تو مسجد کی طرف آتے تھے. صحابہ کرام کے واقعات اٹھا کر دیکھو, صحابہ کرام کا ہر دینی دنیاوی مسئلہ مسجد سے ہی متعلق تھا. اس لیے میرے دوست عزیزوں, میں پہلی صفت بیان کر رہا کلمہ لا الہ الا اللہ, کہ اس صفت کے حاصل کرنے کا سنت طریقہ یہی ہے کہ مسجد کے اندر ایمان کے حلقہ قائم کرو اور ملاقاتیں کر کے لوگوں کو مسجد میں ایمان کے حلقوں میں لا کر جوڑو. میرے محترم دوست بولیں جی, یہ یقین جو پریوتن ہوئے اور یہ یقین پریوتن کرنے جگا ہلو مسجد, مسجد مدی یقین پریوتن ہے. اے جنہ میرے محترم دوست بولیں جی, مسجد مدی ایمان حلقہ جب بجبے مسجد پریبیشے آسبے تو تخنی তার ইয়কিনের মধ্যে, তার ইমানের মধ্যে পরিবর্তন আসবে. দুনিয়ার জিনিসের উপরে ইয়কিন, এদের পরিবর্তে আল্লাহর উপরে ইয়কিন আসবে. এই জন্য মসজিদই হইল ইয়কিন পরিবর্তন হওয়ার জায়গা. এই জন্য বলেন যে আমরা যে গাস্ত করি মসজিদের জমাত, আমরা মসজিদের বাইরে গাস্ত করি, আমাদের গাস্তের উদ্দেশ্যটা কি? আমাদের গাস্তের উদ্দেশ্য শুধু গাস্ত করা নয়, মানুষের সঙ্গে মোলাকাত করাই নয়, সে যে যেখানে আসে সেখানে তাকে দিনের কথা পৌঁছায় দেওয়া, এটা আমাদের উদ্দেশ্য নয়. আমাদের এই গাছের উদ্দেশ্য হল বাহিরের মাহল থেকে, বাহিরের পরিবেশ যেখানে ইমান নষ্ট হয়, ইমান ধ্বংস হয়, এরকম বাহিরের পরিবেশ থেকে লোকদেরকে মসজিদে নিয়ে আসা. যদি কোনো মসজিদে এরকম আটজন সাথী কমসে কম হয়, এটা কোনো পুরানো হওয়া জরুরি নয়, প্রত্যেক ইমানওয়ালাই যে কোনো ইমানওয়ালা হইতে পারে. বলেন যে ভাই সময় লাগাইছি অথবা লাগাই নাই, ইমানওয়ালা হইলেই হয় মসজিদের মধ্যে. বলে যে তালিমের হালকা এবং দাওয়াতের হালকা, ইমানের হালকা লাগায় বাকি সাথীরা বাহিরে যায় লোকদেরকে, লোকদেরকে গাছ করে করে মসজিদে নিয়ে আসবে ইমানের হালকার জন্য, মসজিদে ইমানের হালকাতে বসাবে. বলে বলেন যে ভাই এটা সাহাবাদের তরিকা, ইমান কে হাসিল করার, ইয়কিন কে বানাইবার সাহাবাদের তরিকা এটাই ছিল. হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাই ইবনে কাআব, হযরত মুআযের ইবনে জাবাল, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলে যে এই সমস্ত বড় বড় সাহাবারা তারা মসজিদের মধ্যে লোকদেরকে এনে সেখানে ইমানের হালকা বসাইতেন এবং তারা বলতেন উঠো আমার সঙ্গে, চলো আমার সঙ্গে, বসো আমাদের সঙ্গে কিছু সময়, আমরা আমাদের রবের উপরে ইমান আনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একথা বলতেন যে আমি তোমাদেরকে মসজিদে ইমানের হালকাতে এই জন্য জমা করেছি যাতে আমার ইমান বৃদ্ধি পায়, আমার ইয়াকিন বাড়ে আল্লাহ তাআলার উপরে। তো ইমানকে বাড়াবার জন্যই তারা মসজিদের পরিবেশের মধ্যে লোকদেরকে আনতেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কাফের বন্দীদেরকে মসজিদের মধ্যে রাখতেন, কেন? এই জন্য যে যাতে মসজিদের পরিবেশ, মসজিদের আমাল তাদের দিলকে ইসলামের জন্য নরম করে দেয়। কবিলায় বনু সাকিব যখন আসলো, বলে যে তাদেরকে মসজিদের মধ্যে রাখলেন, তারা বললো যে আমরা ইমান আনতে রাজি আছি, কিন্তু আমরা নামাজ পড়বো না, যাকাত দিব না এবং আমরা জিহাদ করবো না। তো এই সমস্ত কথা তারা বললো যে এই শর্তে, এবং আমরা আমাদের মূর্তিকে ভাঙবো না, এই শর্তে আমরা ইমান আনতে পারি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মসজিদের মধ্যে রাখলেন, কেন? এই জন্য যে আস্তে আস্তে তাদের মসজিদের এই পরিবেশের দ্বারা, মসজিদের আমালের দ্বারা তাদের দিল ইমানের জন্য, ইসলামের জন্য তৈরি হবে, এবং তারা ইমানও আনবে। যেগুলিকে তারা করবে না বলতেছে, এগুলিও তারা করবে, নামাজও করবে, যাকাতও দিবে তারা, এবং তারা জিহাদও করবে, এই সব কাজই তারা করবে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, কবিলায় বনু সাকিবকে মসজিদে জমা করছেন এবং মসজিদে রাখছেন, যাতে তারা মসজিদের আমার, মসজিদের পরিবেশের দ্বারা তাদের দিল ইসলামকে কবুল করার জন্য নরম হয়ে যায়। তো মসজিদের এই পরিবেশ, যে পরিবেশের মধ্যে মানুষের দিলের ভিতরে ইয়াকিন পয়দা হয়, মসজিদের মধ্যে ইয়াকিন বদল হয়। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ তোফায়েল ইবনে আমর দোসী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মক্কাতে আসলেন, তো কাফেররা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাকে খুব ভয় দেখাইল, মানে এর কথা শোনো না, এর কথার মধ্যে জাদুর আসর, মানে যে এর কথা শুনলে মানুষের পরিবর্তন এসে যায়। আর তারপরে বিভিন্ন রকমের ভয় তাকে দেখাইল। আমার দৌসী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোফায়েল ইবনে আমর দৌসী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে তাদের এই সমস্ত কথা শুনে আমি কানের মধ্যে আমার দোনো কানকে আমি বন্ধ করে নিলাম, যাতে অনিচ্ছাকৃত ভাবেও ভুল ক্রমে যেন তার কথা আমার কানের মধ্যে না পড়ে। কিন্তু বলেন যে যখন তিনি মসজিদে গেলেন, মসজিদে হারামে দাখিল হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের সামনে নামাজ পড়তেছিলেন, তো বলে যে মসজিদে হারামে দাখিল হওয়ার সঙ্গে সঙ্গে ওনার দিলে এই কথা আসলো যে না, এনার কথা শোনা চাই, যদি ভালো হয় তাহলে আমি গ্রহণ করবো, যদি ভালো না হয় তাহলে তো আমি একজন বিচক্ষণ লোক, তো কাজে আমি সেটাকে গ্রহণ করব না, কিন্তু শোনা চাই। তোমার মহতরম দোস্তা বুজুর্গ বলে যখন মসজিদে ঢুকছে তখনই দিল দিলের মধ্যে এই ঘটনা আসছে, তো কানকে খুলছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনছে, আর ওইখানেই তিনি মুসলমান হয়ে গেছেন। এবং শুধু মুসলমান হন নাই, বলেন এরপরে নিজের কওমের মধ্যে উনি মেহনত করে 80 পরিবারকে ইসলামের মধ্যে দাখিল করছেন। অল্প সময়ের মধ্যে 80 পরিবার ইসলামে দাখিল হয়ে গেছে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে তবলিগ রেওয়াজি ভাবে নয়, তবলিগের অর্থ এই নয় যে কথা পৌঁছায় দেওয়া মানুষকে। মেরে মহতরম দোস্তা, মানুষের কানে কথা পৌঁছায় দেওয়া, মানে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী বলছেন একথা, বলে যে তবলিগের অর্থ এই নয় যে কানে কথা পৌঁছায় দিলাম, বরং তবলিগের অর্থ হল এই দিলের মধ্যে কথা নামায় দিলাম, ঢুকায় দিলাম, ভরে দিলাম, দিল পর্যন্ত পৌঁছায় দিলাম, দিলের ভিতরে কথা এসে যায়। তো দিল তো ইয়াকিনের জায়গা। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আমাদের এই মেহনতের তরিকা, মানে যে সাহাবাদের তরিকা হবে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকায় মেহনত করছেন সেই তরিকাই হল দাওয়াত ও তবলিগের মেহনত। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলে যে মসজিদের দিকে মানুষকে আনা, মসজিদের দিকে মানুষকে আনা গাছের উদ্দেশ্য, আমাদের গাছের উদ্দেশ্য শুধু মানুষকে দেয় মোলাকাত করে, সাক্ষাৎ করে, তার কানে কথা পৌঁছায় দেওয়া, তার পরিবেশের মধ্যে সেখানে যে সে যেখানে আছে ওখানে তাকে কথা পৌঁছায় দেওয়া, এটা তবলিগ নয়, এটা গাছের উদ্দেশ্য নয়। গাছের উদ্দেশ্য হল বলে যে আমরা বাহিরের পরিবেশ থেকে, যেখানে কিনা ইমান নষ্ট হওয়ার সব রকম সামান, সব রকম জিনিস সেখানে মজুদ, সে ওটার মধ্যে মজবুর আছে, তাকে ওখান থেকে তৈরি করে মসজিদের দিকে আনতে হবে। এই জন্য মসজিদকে, মসজিদের মধ্যে মানে যখন আমরা গাছ করবো, মসজিদকে আমরা খালি না রাখি, যে মসজিদ খালি, সবাই চলে গেলাম গাছের মধ্যে, ওনারা মসজিদের মধ্যে তালিমের হালকা, মসজিদের মধ্যে ইমানের হালকা, এটাকে মসজিদের মধ্যে আগে কায়েম করি। কিছু সাথী মসজিদের মধ্যে তালিমের হালকা, ইমানের হালকার মধ্যে বসে এবং তারা ওই হালকাকে বানায়, আর বাকি কিছু সাথী তারা বাইরে গাস্ত করে করে লোকদেরকে মসজিদের দিকে আসবে এবং মসজিদের ওই ইমানের হালকায় আয়না নিয়ে বাইরে বসাবে। এটা আমাদের গাস্তের তরিকা। উনি বলেন যে ভাই, আমাদের সাথীরা এখনো বুঝতে পারতেছে না এই কথাটা যে মসজিদের মধ্যেই ইয়াকিন পরিবর্তন হয় এবং মসজিদের পরিবেশেই ইমান মানুষের দিনের ভিতরে দাখিল হয়ে যায়। এখনো এরকমই আমরা বুঝতেছি, বাইরে আমরা গাস্ত করতে থাকবো, যে যেখানে আছে সেখানে আমরা তাকে ইমানের কথা বলে ছেড়ে দিব না। মেরে মহতারাম দোস্তা বুঝব বলে যে মানুষকে মসজিদের দিকে আনে। মসজিদ যে কত বড় জিনিস, মসজিদের ফাজাইল মানুষকে শোনায় যে মসজিদের দিকে যখন ইমান শিখার জন্য, দিন শিখার জন্য কদম উঠাবে তো বলে যে একটা কবুল হজের সওয়াব তাকে দেওয়া হবে। এবং যে কিনা মসজিদের দিকে কদম উঠায় তো আল্লাহ আপাকে রহমত তার দিকে দৌড়ে আসতে থাকে, আল্লাহ আপাকে রহমত তার দিকে দৌড়ে আসতে থাকে। এবং যে মসজিদের মধ্যে আসে তো আল্লাহ আপাকে রহমত তার উপরে নাজিল হয়। তো মসজিদের ফাজাইল মানুষকে শুনে শুনে মসজিদের দিকে আনে যে মসজিদে কদম উঠবে তো মেরে মহতারাম দোস্তা বুঝব আল্লাহ আপাকে রহমত তার দিকে দৌড়ে আসবে। মসজিদের দিকে আসবে তো সে দিন শিখার জন্য আসতেছে, ইমান শিখার জন্য আসতেছে, তো সে এই তার এই আশার দ্বারা আল্লাহ আপাক তাকে একটা কবুল হজের সবাব আল্লাহ তারা তাকে দান করবেন। এই জন্য মেরে মহতারাম দোস্তা বুঝব মসজিদের গায়ে শুনে শুনে মানুষকে মসজিদের দিকে আনি এবং মসজিদে এনে জমা করি। এরকম না যে বাইরের মাহলে, বাইরের পরিবেশে সেখানে কথা বলে তাকে ছেড়ে দিলাম। বলে না ভাই, মসজিদের মধ্যে আমাদের পরিবেশ কায়েম করে তালিমের হালকা জমায়ে। মেরে মহতারাম দোস্ত উনি বলেন যে কোরআনের পাকের মধ্যে বহু দিয়ে এরকম আছে যে ভাই মসজিদের মধ্যে কি আমাল হবে, মসজিদের আমাল এ সম্পর্কে কোরআনের পাকের মধ্যে বলা আছে, এরকম ভাবে হাদিসের মধ্যেও আছে। সেই জন্য মেরে মহতারাম দোস্ত বুঝব বলে যে এই মসজিদের মাহল, মসজিদের আমালের থেকে মানুষকে বাইরের পরিবেশ থেকে যেখানে সে আছে সেখানে তো সে ওই জিনিস থেকে হওয়াই বুঝতেছে, তার ওই ব্যবসা থেকে হওয়া বুঝতেছে, তার ওই সমস্ত জিনিস থেকে হওয়া বুঝতেছে, ওইখানে তো তার ইয়াকিন নষ্ট হইতেছে। মসজিদের পরিবেশে আসবে, আল্লাহ থেকে হওয়া বুঝবে, আল্লাহই করেন, আল্লাহই পারেন, আল্লাহই সফলতা দেন। ওই এই কথা তো দিলের মধ্যে তখনই বসবে যখন মসজিদের আমালের মধ্যে, মসজিদের পরিবেশে আসবে। দাওয়াত কে জরিয়ে আল্লাহ কে ফরায়েজ কি তরফ বুলানা, ইহি আসল দাওয়াত হে। দাওয়াত ইল্লাহ কা সারে মুফাসসিরিন নে তরজমা ইহি কিয়া হে, দাওয়াত ইল্লাহ ইয়ানি ইলা আহকামিল্লাহ, দাওয়াত আল্লাহ কে আহকাম কি তরফ হে, তাকে আল্লাহ তাআলা কে তমাম আওয়ামির ফরায়েজ সে লেকর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্নত আদত তক এক এক আমল উম্মত মে জিন্দা হো, এক এক আমল উম্মত মে জিন্দা হো। সিরফ বাতো কা নাম দাওয়াত নাই হে, বলকে ইস নকল হরকত কে জরিয়ে উম্মত কো আমল পর লানা হে আর আপনে আমল, আপনে আমাল কে আন্দর কামাল পেদা করনা হে। মাওলানা সাহেব ফরমাতে হযরত নে কে দাওয়াত কা মকসদ হে ঈমান আর আমাল কে আন্দর কামাল পেদা করনা, ঈমান আমল কি তকমিল কে লিয়ে দাওয়াত হে। ইসলিয়ে মেরে দোস্ত আজিজো, সবসে পেহলে আল্লাহ কে ফরায়েজ কি তরফ, আল্লাহ কে ফরায়েজ কি তরফ বুলাও। আর ইয়ে বাত ইয়াদ রাখে আচ্ছি তরহ কে হামারে ইয়াহ আমাল কি তরফ বুলানা আসবাব কে মুকাবলে মে হে, আসবাব কে মুকাবলে মে হে আমাল কি তরফ বুলানা। আসবাব সে কামিয়াবি কি মুকম্মল নফি করতে হুয়ে আমাল সে হি কামিয়াবি কে ইয়াকিন পর লানা, ইহি আসল বুনিয়াদি দাওয়াত হে। দেখো মেরে দোস্ত আজিজো, সবব আমল কা ইয়াকিন মে কবি জমা হোনা মুমকিন নহি হে, সবব আর আমল কা ইয়াকিন মে জমা হোনা কবি মুমকিন নহি হে। ইয়াকিন তো আমাল পর হি হো, জম কর ইসকি দাওয়াত দিয়া করো, আল্লাহ কি কুদরত ওয়ালে কে সাথ হে, ওয়াদে হুকম কে সাথ হে, আসবাব কে সাথ খুদা কি কসম ওয়াদা ভি নহি হে, আসবাব কে সাথ আল্লাহ কি কুদরত ভি নহি হে। আগর আসবাব কে সাথ ওয়াদা হোতা লোগ আপনে আসবাব মে নাকাম কবি না হোতে, আল্লাহ তাআলা কা এক ওয়াদা কাফি হে পুরা হোনে কে লিয়ে। মেরে দোস্ত আজিজো, জম কর দাওয়াত ইসকি দো কে কুদরত ওয়াদো কে সাথ হে আর ওয়াদে হুকমো কে সাথ হে, আসবাব কে সাথ কুদরত ভি নহি হে ওয়াদা ভি নহি হে, ہم اسباب ترک کرنے پر نہیں کہتے, لیکن دو چیزوں کا حکم ہے اللہ کی طرف سے, ایک تو اللہ کے غیر سے امید نہ رکھو اور ایک اسباب میں اس کا حکم پورا کر دو. اسباب میں حکم پورا کرنا اور اللہ تعالی سے امید رکھنا, بس یہی اللہ تعالی کا حکم ہے. اس لیے میں کر رہا ہے کہ ہمارے دعوت اعمال کی طرف اسباب کے مقابلے میں ہے یقینوں کو شکلوں سے حکم کی طرف پھیرنا. اس یقین کے ساتھ دعوت دیا کرو اللہ کے فرائض کی طرف, کہ علیہ السلام صلی اللہ علیہ وسلم نے اپنے صحابہ کو اسی بنیاد پر تیار کیا. حضرت فاطمہ رضی اللہ تعالیٰ آئی فقر کی شکایت لے کر, آپ نے فرمایا فاطمہ کیا چاہتی ہو؟ ابھی جبرائیل مجھے تازے تازے کلمات اللہ کی طرف سے سکھلا کر گئے ہیں, وہ پانچ کلمات چاہو تو وہ دے دو, چاہو بکریاں لے لو. فرمایا کہ نہیں, مجھے تو پانچ کلمات دے دیجیے جو اللہ نے آپ کو سکھلائے ہیں, یا اول الاولین ویا آخر الآخرین ویا ذو القوۃ المتین ویا راحم المساکین ویا ارحم الراحمین. فاطمہ رضی اللہ تعالیٰ عنہا آئی تھی دنیا کے لیے, لیکن آپ صلی اللہ علیہ وسلم سے یہ اوراد لے کر گئیں. ایک صحابی نے عرض کیا کہ رسول اللہ, میں تجارت کے لیے بحرین جانا چاہتا ہوں. فرمایا پہلے دو رکعت نماز پڑھ لو. آپ نے اپنے صحابہ کو اسباب اور چیزوں کی بنیاد پر نہیں اٹھایا, محض اعمال سے ہی کامیابی کی بنیاد پر اٹھایا. اللہ رب العزت نے جو برکتیں اور جو اللہ تعالیٰ نے مساعدہ عطا فرمائے صحابہ کو, وہ سب ان کے یقین اور اعمال کی برکت ہے. اس لیے میرے دوستو عزیزو, ہم اعمال کی طرف گزاریں اسباب کے مقابلے میں. پہلی مشق قبلی دعوت میں اس کی ہے, کبھی بھی اسباب اور عمل کو جوڑ کرنا بیان کرو. یہ نہ کہو کہ ہر سبب بھی ہے عمل بھی ہے, یہ کہو کہ نہیں اللہ تعالیٰ کے وعدے اعمال کے ہی ساتھ ہیں. اس طرح ہمیں سب سے پہلے دعوت دینی ہوگی اللہ کے فرائض کی طرف. دوسری بات یہ ہے کہ اس شخص کا اسلام میں کوئی حصہ نہیں جس کی زندگی میں نماز نہیں. اس لیے ہر ایمان والے کو اللہ کے فریضے پر قائم کرنا, قائم میں کہہ چکا ہوں آپ سے پہلے کہ یہ نہیں کہ آپ جاگے دیکھے تھے نماز پڑھو, نہیں, اس کو غفلت کے نماز کے چھوڑنے کے ماحول سے اٹھا کر مسجد کے ماحول میں لے آؤ, یہاں لا کر اللہ کا فریضہ ادا کراؤ, اللہ کے فریضے کی یہاں لا کر تعلیم دو, نماز کا طریقہ بتلاؤ. اگر ناپاک ہے تو اپنے پاس سے کپڑا دو اور کہو کہ تم پاک کپڑا پہن کر نماز پڑھ لو. یہی طریقہ صحابہ اکرام کا تھا کہ وہ اپنے ماحول میں لا کر عمل کی تعلیم دیا کرتے تھے اور عمل کروا کر اپنے ماحول میں رکھتے تھے. اس لیے میرے دوستو عزیزوں, ہم دعوت کے ذریعے مسجد کے ماحول میں لائیں, یہاں لا کر نماز کی تعلیم دیں, نماز پڑھوائیں. یہ کافی نہیں ہے کہ آج ہی کہہ دیں کہ نماز پڑھو, نہیں. تبلیغ حکم دینے کے لیے نہیں ہے, بلکہ تبلیغ عملی مشق کے لیے ہے. اپنے ماحول میں لا کر اللہ کے فرائض کو ادا کرواؤ. اس طرح ہمیں صحابہ کرام کا معمول یہی ملتا ہے کہ اپنے ماحول میں لا کر نماز کی تعلیم دیتے تھے. علی اکرم صلی اللہ علیہ وسلم کی مجلس میں جو بھی آ جاتا اسلام قبول کر لیتا, آپ سب سے پہلے اس کو نماز سکھلاتے, یا آپ مشغول ہوتے تو صحابہ کے حوالے کرتے کہ اس کو نماز اور قرآن کی تعلیم دو. اس طرح ہمیں فرائض کو زندہ کرنا ہے, اپنی ذات سے اپنی نمازوں کے اندر کمال پیدا کرنا ہے. نمازوں کے اندر خشوع خضوع پیدا کرو, نمازوں کے اندر اطمینان پیدا کرو. حدیث میں آتا ہے کہ جو شخص اپنی نماز کے اندر اطمینان نہیں پیدا کرے گا, سکون سے نماز نہیں پڑھے گا, اس کی موت محمد صلی اللہ علیہ وسلم کے دائرہ دین پر نہیں ہوگی. اس کی موت محمد صلی اللہ علیہ وسلم کے دائرہ دین پر نہیں ہوگی. کہ آپ کے دین پر مرنے کے لیے سب سے پہلے پہلا حکم یہ ہے کہ اللہ کے فرائض کو محمد صلی اللہ علیہ وسلم کے طریقے پر ہی ادا کرو. اس لیے اپنی نماز کے اندر کمال پیدا کرنے کی مشق کرو. دعوت اسے نکالا جاتا ہے تاکہ عملی مشق ہو, لمبے لمبے سجدے, لمبے لمبے رکوع, لمبے لمبا قیام اللہ کے سامنے کرنے کی عادت بناؤ. نماز سے مناسبت پیدا کرو. خروج کے زمانے میں لمبی لمبی نمازیں پڑھا تو حضور اکرم صلی اللہ علیہ وسلم اتنی لمبی نماز پڑھتے, اتنا لمبا سجدہ کرتے, آپ سے عائشہ سمجھتی کہ ایک سجدے میں آپ کی وفات ہو گئی. آپ دن بھر کے تھکے ہوئے رات کو اتنی لمبی لمبی نمازیں پڑھتے. ایک صحابی نے دیکھ کر کہا کہ آپ بیمار معلوم ہوتے ہیں. فرمایا میں نے بیماری کے ساتھ رات لمبی صورتیں پڑھی ہیں, نماز میں قرآن کی سات لمبی صورتیں پڑھی ہیں اس بیماری کے باوجود. اس لیے میرے دوست عزیزو, اپنی نمازوں کے اندر کمال پیدا کرو. ہمارے ساتھیوں میں اللہ مجھے معاف فرمائے اس کی بہت کمی ہے. بیان بہت لمبے, مشورے بہت لمبے, لیکن نماز کے ساتھ ابھی تک مناسبت نہیں ہے کہ لمبے لمبے قیام کریں. رات کی تہجد تو جن مرکز دعوت کے کام میں سب سے زیادہ مدد کرنے والی ہے. اللہ نے فرمایا اے نبی جی دن بھر آپ کے لمبے لمبے کام کرنے ہیں اور بڑے بڑی بڑی محنت کرنی ہے, اس کے لیے آپ رات کو اللہ کے سامنے قیام کیا کریں, کیونکہ رات کا قیام نفس کو کچلنے والا ہے اور دن بھر دعوت کی محنت کو سب سے زیادہ اللہ کی مدد اس کے ذریعے سے ہوگی. اس لیے میرے دوستو عزیزو رات کے اہتمام سے رات کے قیام کا اہتمام کرو. صحابہ کرام پر ایک سال تک تہجد فرض رہی, ایک سال کے بعد اللہ تعالیٰ نے صحابہ کے لیے تہجد کو نفل قرار دے دیا. ایک سال تک صحابہ پر تہجد فرض رہی فرض نماز کی طرح. اس لیے میرے دوستو عزیزو اس کا خوب اہتمام کریں, اللہ کے راستے میں نکل کر اس کی عادت بنائیں کہ رات کا قیام کسی کا نہ چھوٹے, ایک ہی آنکھ کھلے وہ پیار محبت سے سب کو اٹھا لے. رات کی تہجد دن بھر دعوت کے کام میں سب سے زیادہ مدد کرنے والی ہے. اس طرح ہمیں تہجد کا خوب اہتمام کرنا ہے اور بھی نمازوں کے اندر کمال پیدا کرنا ہے. نماز کے بگاڑنے کی وعیدیں خوب یاد کرو کہ جو نماز کو بگاڑے گا, یہ فرمایا حدیث میں کہ اس کی موت محمد صلی اللہ علیہ وسلم پر نہیں ہوگی. ایک حدیث فرمایا ہے کہ جو رکوع سے اٹھنے کے بعد اپنی کمر کو سیدھا نہیں رکھتا اللہ اس کی نماز کی طرف نظر اٹھا کر نہیں دیکھتے. ہمیں اللہ کے راستے میں نکل کر انہیں اعمال کی مشق کرنی ہے اور اپنے اعمال کے اندر کمال پیدا کرنا ہے. تو میرا محترم دوست حضور بھگوان جی دعوت اور دعوت اللہ اور علماء کرام جی لیکن دعوت الاحکام اور دعوت ہلو جی دعوت اپنا اللہ تعالیٰ فرائض دیکھے فرض حکم ہے دیکھے دعوت دیو مانوش کے اللہ تعالیٰ فرض حکم ہے دیکھے مانوش کے ڈاک کارن میرے محترم دوست بزرگ بولے جو اسباب مجھے کو کامیابی رکھیں نہیں اللہ تعالیٰ تو اللہ تعالیٰ حکم پورا کرار مدے اعمال مدے کامیابی رکھیں تو اعمال یقین ہمارے دل مدے پیدا ہو جائے اے جنے مانوش کے دعوت دیا مسجد آنا এবং তাদেরকে আমার নিজেরাও আমলের মস্ত করা এবং অন্যকেও আল্লাহ তাআলার ফরজ হুকুম আদায় করার জন্য তৈরি করা. এটা নয় যে ভাই কাউকে বললাম নামাজ পড়ো নামাজ পড়ো, বরং এই কথা যে ভাই তাকে দাওয়াত দিয়া তাকে মসজিদে আনি এবং আমলি ভাবে তাকে নামাজের মস্ত করে নামাজের মধ্যে খাড়া করি. এই জন্য বলেন যে ভাই বলেন যে আসবাবের ইয়াকিন আর আমলের ইয়াকিন একসঙ্গে কখনোই হইতে পারে না. যে আসবাব দ্বারাও হয় আল্লাহ আল্লাহ আল্লাহ করেন এটা তো কখনোই হইতে পারে না, শুধু আল্লাহ তাআলাই করেন. আল্লাহ তাআলা কিসের উপরে করেন? আর আল্লাহ তাআলা আসবাবের উপরে করেন না, আল্লাহ তাআলা তো আল্লাহ তাআলার হুকুম পালন করার উপরে করেন, আমালের উপরে আল্লাহ তাআলা করেন. আল্লাহ তাআলার সমস্ত ওয়াদা আমালের সঙ্গে এবং আল্লাহ তাআলার কুদরত তার ওয়াদার সঙ্গে এবং তার ওয়াদা সমস্ত আমালের সঙ্গে. মেরে মহাকাম দোস্তাপুর পরিবার যে আসবাবের সঙ্গে না আল্লাহ পাকের কুদরত আছে না আল্লাহ পাকের ওয়াদা আছে. মানুষ যতই আসবাবকে এখতিয়ার করুক সেখানে আল্লাহ তাআলার ওয়াদা তার সঙ্গে কোনো ওয়াদা নেই যে আসবাব নিলে সে কামিয়াব হয়ে যাবে এবং আল্লাহ তাআলার কুদরত সেখানে তা আল্লাহ তাআলার ওয়াদাই নেই তো আল্লাহ তাআলার কুদরত কি থাকবে? আল্লাহ কুদরত তো আল্লাহর ওয়াদার সঙ্গে আছে এবং আল্লাহ তাআলার ওয়াদা আল্লাহ তাআলার হুকুম পুরা করার মধ্যে আছে. এই জন্য মেরে মহাতারাম দোষা বুঝব বলে যে আমালের দ্বারা হয় এই কথার ইয়াকিন দিলের মধ্যে পয়দা করতে হবে. আল্লাহ তাআলার হুকুম পুরা করা এটা কি আমল বলে? আল্লাহ তাআলার হুকুম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বলে যে যে জিনিস আমাদের জিন্দগির মধ্যে আসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক আল্লাহ তাআলার হুকুমকে পুরা করা বলে এটা কি আমাল বলে? এই জন্য বলে যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত মোতাবেক আল্লাহ তাআলার হুকুমকে পুরা করা আমাদের জিন্দগিতে এসে যায় এবং এটার উপরেই যে আল্লাহ তাআলার ওয়াদা এই ইয়াকিন আমাদের দিনের মধ্যে পয়দা হয়ে যায়. এদের জন্যই মেহনত করা এই দাওয়াতের মেহনত. মেরে মহতারাম দোস্ত উনি বলেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এই আমাল বলা ইয়াকিনের উপর উঠাইছেন যে আমালের দ্বারা হয়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে উনি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন নিজের অভাব অনটনের কথা বলার জন্য এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সাহায্য নেওয়ার জন্য. হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুনিয়ার কোন জিনিস দিয়া সাহায্য করেন নাই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই কথা বলছেন যে মা দুইটার একটা যে কোনো একটা তুমি নিতে পারো, যে এখনই এখনই অল্প সময়ের মধ্যে জিবরিয়েল আলাইহিস সালাম আমার কাছে আসছেন আমাকে পাঁচটা কলমা শিখাই দিয়ে গেছেন, তো তুমি যদি চাও যে পাঁচটা কলমা নিতে পারো, আর যদি চাও আমি তোমাকে বকিও দিতে পারি। তিনি হুজুরকে বললেন একথা যে পাঁচ বকির আমার প্রয়োজন নাই, আপনি আমাকে ওই পাঁচটা কলমাই শিখাই দেন, যে পাঁচটা কলমা জিব্রাইল আলাইহিসসালাম আপনাকে শিখাই দিচ্ছেন। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওই পাঁচটা কলমা শিখাই দিলেন, ইয়া আউয়ালুল আউয়ালিন ওয়া ইয়া আখিরুল আখিরিন ওয়া ইয়া যুল কুওয়াতিল মতিন ওয়া ইয়া রাহিমাল মাসাকিন ওয়া ইয়া আরহামার রাহিমিন। আর এই পাঁচটা কলমা তাকে শিখাই দিলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এই পাঁচটা কলমা নিয়েই তিনি চলে গেলেন। তো আমালের উপরে মানে এই এই যে দোয়াটা শিখাই দিলেন, মানে যে এইটার দ্বারাই আমার দুনিয়ার সব হাজত এবং জরুর পুরা হয়ে যাবে, আল্লাহ তাআলার ওয়াদা পুরা হবে, আল্লাহ তাআলার ওয়াদা যখন পুরা হবে আমার সব জরুরত এবং সব প্রয়োজন মিটে যাবে। তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যাদেরকে আমালের উপর উঠাইছিলেন, একজন ব্যবসার জন্য যেতে চাইতেছে, হুজুরকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি বাহরাইন যেতে চাইতেছি ব্যবসার উদ্দেশ্যে। হুজুর একদম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন তুমি আগে দুই রাকাত নামাজ পড়ে এলো, তারপরে তুমি ব্যবসার জন্য যাও। এই জন্য মেরে মহাতরম দোস্তরা বুঝব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের দিনের ভিতরে আমালের ইয়াকিনকে পয়দা করছিলেন, তাদেরকে আমালের উপর উঠাইছিলেন। কারণ আমালের সঙ্গে আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলার ওয়াদার সঙ্গে আল্লাহ পাকের কুদরত। দুনিয়ার কোন জিনিস, কোন আসবাব, যে কোনো আসবাব মানুষ অবলম্বন করে, এটার সঙ্গে না আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে, না আল্লাহ তাআলার কুদরত রয়েছে। এই জন্য মেরে মহাতরম দোস্তরা বুঝব, বলে যে এখানে উদ্দেশ্য এটা নয় যে মানুষ আসবাবকে এখতিয়ার করা ছেড়ে দেয়। বলে যে দুইটা হুকুম, একটা হলো যে সে আসবাবের মধ্যে লাগবে, কিন্তু সে তার আশা রাখবে আল্লাহ তাআলার উপরে, এই আসবাব দিয়া হবে না, আল্লাহ থেকেই হবে। আরেকটা হুকুম হলো এই আসবাবের মধ্যে লাগার জন্য, বলে যে এই আসবাবের মধ্যে সে আল্লাহ তাআলার হুকুমকে পুরা করবে। তো এই দুই জিনিসের সঙ্গে আসবাবের সঙ্গে আসবাবের মধ্যে লাগবে। ব্যবসা করি, বাণিজ্য করি, ক্ষেত খামার করি, মেরে মহাতরম দোস্তরা বুঝবো, দুনিয়ার যে কোনো কাজ করি না কেন, বলে যে আমি আমার আশা রাখতেছি কার উপরে, আল্লাহ তাআলার উপরে। দুনিয়ার এই কাজ কামের উপরে নয়, দুনিয়ার এই ব্যবসা বাণিজ্যের উপরে আমার কোনো আশা নাই, আমার আশা তো হলো এক আল্লাহ তাআলার উপরে, আল্লাহই করবেন। এই যা কিছু আমি করতেছি এটা দ্বারা কিছুই হবে না, করতে পারি মানুষকে দাওয়াত দিব, নামাজকে সুন্দর করব। মেয়ে মহতরম দোস্ত খালি কথা বলে দেওয়া যথেষ্ট নয় যে মানুষকে বাইরে বলে দিলাম ভাই নামাজ নামাজ ফরজ নামাজ ফরজ, এই কথা বলে দিলে মেটা নয়। নামাজের তালিম দিব, নামাজ কিভাবে পড়তে হয়, নামাজ কিভাবে আদায় করতে হয়, এই শিক্ষা তাকে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে ইসলামের দিকে দাওয়াত দিতেন আর সে ইমান কবুল করে নিত, সর্বপ্রথম তাকে নামাজ শিক্ষা দিতেন, যে তাকে নামাজ শিক্ষা দিতেন। নিজে অন্য কোনো কাজে ব্যস্ত থাকলে সাহাবাদেরকে বলতেন যে একে নামাজ শিখাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ইমানের উপরে সর্বপ্রথম নামাজ শিক্ষা দিতেন, নামাজের কথা বলতেন। এই জন্য মেরে মহতরম দোস্তরা বুঝব, বলে যে নামাজের তবলিগ এই নয় যে মানুষকে একথা বলে দিলাম যে ভাই নামাজ পড়ো নামাজ পড়ো, বরং আমলি সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের তরিকা এটাই ছিল যে কোনো আহকামের দিকে, যে কোনো আল্লাহর হুকুমের দিকে তারা মানুষকে ডাকতেন, মানুষকে আনতেন, তো বলে যে ওইটাকে আমলি ভাবে তাকে এরকম নামাজ দেখলাম, কারো দেখো নামাজ দেখলাম না, নামাজ কিভাবে পড়তে হয় এটা আমি জানলামই না। যদি নামাজের মধ্যে ইতমিনান না হয়, নামাজ তাড়াহুড়া করে আদায় করে, আসলে আমরা নামাজ পড়ি কিন্তু এই নামাজের মধ্যে তাড়াহুড়া করে, নামাজ থেকে নামাজকে ইতমিনানের সঙ্গে সুকুনের সঙ্গে নামাজ আমরা আদায় করি না। মেরে মহাশয় সন্তুষ্ট বলেন হাদিস ফাঁকের মধ্যে এরকম আসছে কি যেই নামাজের মধ্যে সুকুন নাই, রুকু থেকে সোজা হইয়া খাড়া হয় না কেউ, তার কোমরকে সোজা করে না, আল্লাহ পাক এরকম নামাজের দিকে দৃষ্টিও করেন না, আল্লাহ তারা ফিরাও তাকান না এরকম নামাজের দিকে। সেই জন্য মেরে মহতারাম দোস্ত নামাজের প্রত্যেকটা জিনিসকে আমাকে শিখতে হবে এবং নামাজের নামাজকে ওইভাবে আদায় করতে হবে যেভাবে রসুল্লাহ সাল্লাহ ইসলাম নামাজ শিখাইছেন। সাহাবা হাদিসের মধ্যে আসছে সাহাবা ইকরাম বলতেন এই কথা, বলে যে তোমার নামাজ যদি রসুল্লাহ সাল্লাহ ইসলামের তরিকা মতো না হয় তাহলে তুমি ইসলামের উপরে মরবে না, ইসলামের উপরে মরবে না, দিন ইসলামের উপরে তোমার মৃত্যু হবে না যদি তোমার নামাজ ঠিক না হয়। এই জন্য মেরে মহতরম দোস্তবৃন্দ, নামাজকে ঠিক করা সর্বপ্রথম খুবই জরুরি জিনিস, যে যদি আমি নামাজ ঠিক না করি তা আমার মৌতি ইসলামের উপরে হবে না। হাদিস মধ্যে আসছে কি যে নামাজকে নষ্ট করলো সে যেন তার পুরা দিনকে নষ্ট করে দিল। নামাজই দিনের মধ্যে সবচেয়ে আহাম এবং গুরুত্বপূর্ণ জিনিস, যদি নামাজ ঠিক করে তো বাকি দিন তার ঠিক হয়ে যায়। নামাজের মধ্যে সুকুন এবং ইতমিনানের সঙ্গে নামাজ পড়তে হবে, তাড়াহুড়া নয়, বলে ভাই রুকু থেকে সোজা হয়ে বসলাম না, আর এরকম ভাবে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইলাম না, সিজদা থেকে সোজা হয়ে বসলাম না, মানে এইরকম নামাজের দিকে খোদা পাক কখনোই দৃষ্টি করেন না, সেটাও তাকান না আল্লাহ তাআলা। এরকম নামাজি যদি লাখে লাখে হয়ে যায়, হাজার হাজার হয়ে যায়, তো এই সমস্ত নামাজি দিকে আল্লাহ তাআলা সেটাও তাকান না। এই জন্য নামাজকে সবচেয়ে সর্বপ্রথম সুন্দর করতে হবে, নামাজকে আমাদের পড়াইতে হবে, এই নামাজের দিকেই দাওয়াত দিতে হবে। নামাজের দাওয়াতেই নয় যে মানুষকে কথা বলে বেড়ায় ভাই নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ পড়েন, না একজন লোককে নামাজের জন্য তৈরি করে তরজিব দিয়ে তাকে মসজিদে আনতে হবে, তাকে নামাজ পড়াইতে হবে, নামাজ শিখাইতে হবে, নামাজে খাড়া করতে হবে। এর জন্য যদি তার কাছে পাক কাপড় না থাকে, সে ওজোর করে যে আমার কাছে পাক কাপড় নাই, তো তাকে পাক কাপড় দিয়া একটা কাপড় দিই যেটাতে সে নামাজ পড়ে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আমাদের মেহনত না আল্লাহ তাআলার আহকামকে জিন্দা করার জন্য, শরীয়তকে এবং আমালকে জিন্দা করার জন্যই আমাদের দাওয়াত। মেরা মোহতরম দোস্তো, উম্মত ইলম কে বারে মে বড়ি জিহালত মে হ্যা, হর চিজ কো ইলম করার দে দিয়া গয়া হ্যা, দুনিয়া কে ফুনুন কো ইলম সমজ কে হাসিল করতে হ্যায়, হালাঁকি ইলম সিরফ ওয়ো হ্যায় আল্লাহ হামসে চাহতে হ্যায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তরীকে পর। ইসলিয়ে মেরে দোস্তো আজিজো, ইয়াদ রাখনা সারা ইলম কবর কে তিন সওয়ালাত মে হ্যায়, ওর ইয়ে কবর কে তিন সওয়ালাত হর এক সে হোনে হ্যায়, ইসি জিন্দগি মে কবর কে সওয়ালাত কে জবাবাত কা হর ঈমান ওয়ালে কো, হর ঈমান ওয়ালে কো ইসকি মশক করনি হ্যায়। হযরত ফরমাতে থে কবর মে জুবান ইয়কীন পর চলেগি, মালুমাত পর নাহি চলেগি, জাননে ওয়ালা ভি কহেগা মে নাহি জানতা কে আল্লাহ কোন হ্যায়, দীন কিয়া হ্যায়, শরিয়ত কিয়া হ্যায়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হ্যায়, জাননে ওয়ালা ভি কহেগা মে নাহি জানতা, সিরফ ইয়কীন কে সাথ আমল করনে ওয়ালা হি কহেগা কে মেরে মেরা পালনহার আল্লাহ হ্যায়, মেরা দীন ইসলাম হ্যায়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো দেখতেই পহচান লেগা ও শখস জো আপকি সুন্নতো কা পাবন্দ হোগা, জো আপকি সুন্নতো কা আদি হোগা আব আপকো দেখতেই পহচান লেগা। কবর মে তিন সওয়ালাত হর শখস সে হোঙ্গে, ইহি তিন সওয়ালাত সারা ইলম হ্যায়, জো কুছ ইসকে মা সিওয়া হ্যায় সব দুনিয়া কে ফুনুন হ্যায়, দুনিয়া কে ফুনুন কো ইলম করার দেনা বড়ি জিহালত হ্যায়, বড়ি জিহালত হ্যায়। ইয়াদ রাখো সিরফ ইলম ওয়ো হ্যায় জো আল্লাহ হামসে চাহতে হ্যায়, محمد صلی اللہ علیہ وسلم کے طریقے پر اللہ کو جاننا, شریعت کو جاننا اور سنت کو جاننا, ربوبیت کا, شریعت کا, سنت کا, ان تین لائنوں کا علم ہو اور اس کے مطابق عمل ہو, اس کو علم کہتے ہیں. اس لیے میرے دوستو عزیزو, ہم میں سے ہر فرد کو خود اپنی ذات سے علم کو فریضہ سمجھو نماز کی طرح, اور دوسروں کو علم کی طرف لاؤ اس کو فریضہ سمجھ کر. یہ علم ہر ایمان, ہر ایمان والے مرد عورت پر فرض ہے نماز کی طرح. اس بات کی تحقیق کرنا کہ اللہ مجھ سے کیا چاہتے ہیں, اس بات کی تحقیق کرنا کہ اللہ مجھ سے کیا چاہتے ہیں, یہی علم میں لگنا ہے. علماء کی صحبت سے علم حاصل کرو, اور علماء کی زیارت کے عبادت یقین کرو, اور مدارس سے یہ دینیہ سے اب علم حاصل کرو, علم حاصل کرو, یہ نماز کی طرح فرض عین ہے. میرے دوست عزیزو, اس زمانے میں تو مسلمان غیروں کے فنون پر فخر کرنے لگا ہے, حالانکہ قرآن کی خبر تو یہ ہے کہ غیروں کے فنون پر فخر کرنا کفر کا مزاج ہے. مسلمان کو چاہیے کہ وہ غیروں کے فنون پر فخر نہ کرے, بلکہ اس بات کی کوشش کرے کہ اللہ مجھ سے کیا چاہتے ہیں. واقعی فخر کرنے کی چیز تو صرف اللہ والے علم ہے کہ قیامت کے دن علماء اونچے اونچے مقام پر ہوں گے, قیامت کے دن علماء اونچے مقام پر ہوں گے. علماء کے قیامت کے دن اللہ تعالیٰ کے یہاں بڑا اونچا مقام ہوگا. اس لیے ہمیں دعوت کے ذریعے سے امت کو جہالت سے نکالنا ہے کہ امت ہر چیز کو علم سمجھے ہوئے ہے. سب سے پہلے فضائل کا علم ہے, تاکہ اعمال کی رغبت امت میں پیدا ہو. فضائل کی تعلیم کا مقصد ہے اللہ کے وعدوں کے یقین کو تازہ کرنا, کیونکہ اللہ تعالیٰ کا دستور یہ ہے کہ اللہ اپنے وعدوں کو یقین والوں کے لیے ہی پورا فرماتے ہیں. حضرت اکرم صلی اللہ علیہ وسلم مجلس میں وعدے کیے جاتے تھے اور صحابہ وعدوں کو یقین سے سنتے تھے, منافقین وعدے سنتے تھے وہ کہتے تھے سارے وعدے دھوکا ہیں, ایمان والے وعدہ یقین سے سنتے تھے وہ کہتے تھے یہ وعدے پورے ہونے والے ہیں. کتنے صحابہ کے قصے ہیں, کتنے واقعات ہیں, حیات صحابہ غور سے پڑھو تو پتہ چلے کہ صحابہ کرام کس یقین کے ساتھ تعلیم حلقوں میں بیٹھتے تھے. ہم تعلیم حلقوں میں بیٹھتے ہیں, ہمارا کوئی یقین نہیں ہوتا کہ آج بھی وہ ہونے والا ہے جو صحابہ انبیاء کے ساتھ ہو چکا ہے. اللہ تعالیٰ نے قیامت تک ایمان والوں کی ایسی مدد کا وعدہ کیا ہے جیسی مدد اللہ نے انبیاء علیہ السلام کی ہے. یہ بات نہیں کہ جو نبیوں کی مدد ہوئی ہے وہ بعد والوں کی نہیں ہوگی, یہ خیال غلط ہے, یہ خیال غلط ہے. اللہ کے ساتھ بدگمانی ہے یہ سوچنا کہ اللہ نے جو نبیوں کے ساتھ کیا وہ ہمارے ساتھ نہیں ہو سکتا, ایسا نہیں ہے. اللہ تعالیٰ تو اس امت کی نبیوں کی طرح مدد کرنے والے ہیں. اللہ نے قرآن میں صاف صاف فرمایا ہے کہ ہم نبیوں پر ایمان لانے والوں کی اسی طرح مدد کریں گے جس طرح ہم نے انبیاء علیہ السلام کی مدد کی ہے. کذالک حقاً علینا نصر المؤمنین, کہ جس طرح نبیوں کی مدد کی ہے ایمان والوں کی اسی طرح مدد کریں گے. میرے دوستو عزیزو, دیکھو تعلیم کے حلقوں میں یقین کے ساتھ بیٹھا کرو, یہ اللہ کا وعدہ ہے. ساری دنیا کا ساز و سامان, ساری دنیا کی حکومتیں ایک طرف, یہ اللہ کا وعدہ ایک طرف. اس یقین کے ساتھ تعلیم میں بیٹھا کرو. اب تو یہ یقین نہ تعلیم کرانے والوں میں ہے اور نہ سننے والوں میں ہے. اتنی غفلت ہے کتاب پڑھنے کو تعلیم سمجھتے ہیں. کتاب پڑھنے والے کا اندر کا جذبہ یقین یہ ہو جو میں کہہ رہا ہوں حق ہے, جو میں پڑھ رہا ہوں یہ ہوگا. سننے والوں کا اندر کا یقین یہ ہو کہ ہاں یہ بالکل واقع ہونے والے ہیں, یہ وعدے پورے ہونے والے ہیں. اللہ رب العزت یقین والوں کے لیے ہی وعدے پورے فرمائیں گے. تعلیم میں اس یقین کے ساتھ بیٹھو. سنت یہ ہے کہ ایک ایک حدیث کو تین تین مرتبہ پڑھو, ٹھہر ٹھہر کر پڑھو. تعلیم کرانے والا مجمع کی طرف دیکھتا رہے اور سننے والے متوجہ رہیں, باوضو بیٹھے تعلیم میں. تعلیم میں ٹیک نہ لگائیں, آپ اسے باتیں نہ کریں. تعلیم کرانے والا تعلیم کے دوران اپنی بات نہ کرے. حدیث کے نور سے عمل کی استعداد پیدا ہوتی ہے. تعلیم کے دوران اپنی باتیں کرنا اپنی بات کو حدیث میں فوقیت دینا ہے. اس بے ادبی کی وجہ سے تعلیم کا اثر کبھی نہیں ہوگا. تعلیم کے دوران تعلیم کرانے والا تقریر نہ کرے بلکہ فضائل میں سے حدیثیں پڑھ کر سنائے. اور تعلیم میں بیٹھنے والے باوضو بیٹھیں, ٹیک نہ لگائیں, آپ ایسے باتیں نہ کریں. اور یہ بات اچھی طرح یاد رکھو کہ فضائل کی تعلیم کے ساتھ ساتھ منتخب احادیث کی تعلیم کا خوب اہتمام کرو. اس کا اصل میں مقصد ہے تبلیغ کی, دعوت کی وہ چھ صفات جو دعوت کی اصل بنیاد ہے. ایک ایک ایمان والے کو ان چھ چھ صفات حدیث کی روشنی میں ہی تعلیم دینی ہے. میرے دوستو عزیزو یہ چھ نمبر باتیں نہیں ہیں, چھ نمبر وہ بنیادی صفات ہیں جن کو حقیقت اگر اندر آ گئی تو پورا دین زندگی میں آئے گا, پورا دین زندگی میں آئے گا اگر یہ صفات اپنی حقیقت کے ساتھ اندر اتر جائیں. ان صفات کی حقیقت ہمیں حدیث سے ہی معلوم ہوں گی, ورنہ ہر عمل کا معیار گرا ہوا ہے. ایمان کلمہ بولتے ہیں, ایمان کی خبر نہیں ہے, ایمان تو حدیث ہی بتلائیں گی کہ ایمان حضور اکرم صلی اللہ علیہ وسلم نے کس کو ایمان کہا ہے, کون مومن کیسا ہوتا ہے. فرائض کا معیار حدیث ہی بتائے گی کہ آپ صلی اللہ علیہ وسلم کی نماز کا کیا طریقہ ہے. اور یاد رکھنا کہ علم کسے کہتے ہیں اور علم کے کیا فضائل ہیں اور علم کی کیا حقیقت ہے, یہ تو حدیث ہی بتائیں گی. اللہ کا ذکر اللہ کے دھیان کے ساتھ کرنا ہی اصل ہے. حدیث سے معلوم ہوگا کہ اللہ کے ذکر کی حقیقت کیا ہے. میرے دوستو عزیزو, ایک ایک ایمان والے کا اکرام اور ایک ایمان والے کی کا اللہ کے ہاں کیا مقام ہے, یہ تو حدیث سے ہی معلوم ہوگا. انسان کے حقوق کی تعلیم حدیث سے دینی ہے. میں یہ چھ نمبر اس لیے عرض کر رہا کہ اب ہماری باتوں کا نام چھ نمبر ہو کر رہ گیا. ہمارے مجمع کو کچھ نہیں خبر کہ آپ صلی اللہ علیہ وسلم نے ان صفات کو اپنی حدیث میں کن معیار سے بیان فرمایا ہے. اس لیے میں عرض کر رہا وہ تاکید سے کہ فضائل اعمال کے ساتھ ساتھ منتخب حدیث سے تعلیم کا اہتمام کیا کرو تاکہ ہمیں معلوم ہو کہ یہ چھ صفات احادیث کی روشنی میں کیا ہیں. مولانا صاحب رحمۃ اللہ علیہ نے بڑی فکر سے ان کو جمع فرمایا تھا اور مقصد یہی تھا. دیکھو بھائی میرے دوستو عزیزو, مطالعہ ہماری بنیاد مطالعہ نہیں ہے, ہماری بنیاد تو تعلیم ہے. امت کو تعلیم دینی ہے اس کی کہ آپ صلی اللہ علیہ وسلم اپنی امت کو کیا دے کر گئے ہیں. اس لیے اہتمام کے ساتھ فضائل کے ساتھ ساتھ منتخب احادیث تعلیم کا اہتمام کریں تاکہ ہر ایمان والا ان چھ نمبروں کو احادیث کی روشنی میں بیان کرے. ہماری باتوں میں وہ اثر نہیں ہے جو محمد صلی اللہ علیہ وسلم کی زبان مبارک سے نکلے ہوئے الفاظ اور آپ کی بات کے اندر اثر ہے. ہمیں اپنے اندر ان صفات کا معیار سے پیدا کرنا ہے اور ان صفات کا معیار حدیث ہی بتلائے گی. اس لیے فضائل کے ساتھ ساتھ فضائل اعمال اور فضائل صدقات اور اس کے ساتھ ساتھ منتخب حدیث سے تعلیم کا اہتمام کرو. اللہ کے راستے میں نکل کر بھی تعلیم, دو ڈھائی گھنٹے جم کر تعلیم ہوگی. اپنے مقام پر رہ کر بھی تعلیم, جم کر تعلیم ہو, ایک تعلیم مسجد کی, ایک تعلیم گھر کی. ان دو تعلیموں کا اصل مقصد یہی ہے کہ ہم اس بات کی دنیا میں جا کر بھول جاتے ہیں کہ اللہ کے وعدے کیا ہیں. شکلوں پر ہی یقین آ جاتا ہے, شکلوں میں سے نکل کر پھر تعلیم کے حلقوں میں آ کر بیٹھو, پھر یہ کہو کہ نہیں حقیقت یہی ہے, اللہ کے وعدے ہی اصل ہیں. اللہ پالتے ہیں اسباب پر نہیں پالتے, اللہ پالتے ہیں حکموں کے پورا ہونے پر پالتے ہیں. اس لیے میرے دوستو عزیزو یہ بات ہماری یاد رکھنا کہ تعلیم کے حلقوں کا مقصد اللہ کے وعدوں کے یقین کو تازہ کرنا ہے. اللہ کے وعدوں کے یقین کو تازہ کرنا یہی تعلیم کا مقصد ہے. شوق کا پیدا ہو جانا تو ابتدائی درجے کی بات ہے, عمل کا شوق تو پیدا ہو جائے گا. عجیب بات ہے, ایک صاحب حضرت کے پاس آئے کہنے لگے کہ حضرت آپ فرماتے ہیں کہ عمل کا یقین ہو, اعمال کا تو ہمارے اندر شوق فضائل سے ہو ہی گیا ہے, آخر یقین کیا ہے, ہم کب جانیں گے کہ ہمارا عمل یقینی ہو گیا. حضرت نے فرمایا کہ تم نماز کے لیے مسجد کی طرف چلے, ابھی مسجد قریب پہنچے تھے, کسی نے آ کر کہا کہ وزیر اعظم آپ کے گھر پر آ گئے ہیں اور آپ کو بلا رہے ہیں. حضرت نے فرمایا کہ اگر اس کا قدم اٹھے گھر کی طرف کہ پہلے وزیر سے پوچھ لوں کیا کہتا ہے, نماز بعد میں پڑھ لوں گا, تو اس نے اللہ کی بادشاہت کا انکار کر دیا اور وزیر کی وزارت کو اللہ کے مقابلے میں تسلیم کر لیا. یہ یقین والا نہیں ہے, یہ عمل کا شوق والا تھا. جب تک اس کے عمل کے درمیان کوئی بڑی رکاوٹ نہ آئی, اس نے عمل کو عمل سمجھا. جب اس کے عمل کے مقابلے میں وزارت آ گئی, بادشاہت آ گئی, اس نے عمل کو چھوڑ کر وزارت کو ترجیح دی ہے. اس کا یقین وزارت پر ہے, اس کا یقین عبادت پر نہیں ہے. حضرت نے فرمایا اگر یقین والا ہوتا یہ تو کہتا کہہ دو وزیر سے اگر اللہ کی ذات مطلوب ہے تو کل میں بڑھ کر مسجد میں آ جائے, اور اگر نہیں ہے تو انتظار کرے, ہم اللہ کی طرف جا رہے ہیں, نماز کے بعد ملیں گے. جو میرے دوستو عزیزو اچھی طرح سن لو, ہماری تعلیم کا مقصد ہے اللہ کے وعدوں کے یقین کو دلوں میں تازہ کرنا. شوق کا پیدا ہونا یہ تو ابتدا درجے کی بات ہے, نہیں اصل تعلیم کا مقصد ہے تمام شکلوں سے یقین کو ہٹا کر اللہ کے وعدوں پر یقین کو لانا, وعدوں کو شکلوں کے مقابلے میں یقینی سمجھنا اور شکلوں کو وعدوں کے مقابلے میں انتہائی غیر یقینی سمجھنا, یہ اصل تعلیم کا مقصد ہے. اس لیے میں نے عرض کیا کہ جم کر اللہ کے راستے میں نکل کر ڈھائی گھنٹے تین گھنٹے جم کر تعلیم ہو, اگر صبح تعلیم ہزار اعمال ہزار صدقات سے ہے تو شام کو منتخب حدیث سے ہو جائے, ایک اور مقام پر رہتے ہوئے ایک ایک دن دونوں کتابوں سے تعلیم کا اہتمام کریں. تعلیم کے دوران تعلیمی گشت صحابہ کی سنت ہے. میں عرض کر چکا ہوں کہ ابو رضی اللہ تعالیٰ عنہ مدینہ کے بازار میں تعلیمی گشت کرتے تھے, یہ تعلیمی گشت مقام پر بھی سنت ہے, اللہ کے راستے میں نکل کر بھی تعلیمی گشت ہوگا. جتنی جماعتیں اللہ کے راستے میں نکل رہی ہیں یہ کریں گی, جو واپس جانے والے ہیں یہ بھی یاد رکھیں کہ مقام پر رہتے ہوئے بھی تعلیمی گشت ہے. کہ ابو رضی اللہ تعالیٰ عنہ مدینہ کے بازار میں مقامی تعلیمی گشت کر رہے تھے کہ مسجد میں تعلیم ہو رہی تھی, اور ابو رضی اللہ تعالیٰ عنہ بازار سے لوگوں کو اٹھا کر مسجد میں بھیج رہے تھے. اس طرح میرے دوست عزیزوں, جو لوگ تعلیم میں بیٹھ گئے جا رہے ہیں ان سے بھی کہو کہ آپ گھر پہ جا رہے ہیں, جو امام والے میرے اس کو مسجد میں تعلیم وقت میں بھیج دو. اس طرح ہمیں ڈھائی گھنٹے کی محنت کے دوران بھی مسجد کے اندر آنے والوں کو تعلیم کے اور ایمان کے حلقوں میں جوڑتے رہنا ہے. یہ تعلیمی گشت مدینے میں بھی ہوتا تھا اور باہر نکل کر بھی ہوتا تھا. اس طرح ہمیں اللہ کے راستے میں نکل کر بھی اور مقام پر رہتے ہوئے بھی تعلیم کے دوران مسجد میں ایمان والوں کو جوڑتے رہنا ہے. اس طرح ہمیں اپنے مقام پر رہ کر بھی تعلیمی گشت کرنا ہوگا, اللہ کے راستے میں نکل کر بھی تعلیمی گشت ہے. لیکن یہ بات یاد رکھنا کہ مقام پر رہتے ہوئے تعلیم کے حلقوں میں مسجد کی پوری جماعت بیٹھے. جو لوگ ایمان والے تعلیم کے میں نہیں بیٹھ رہے ہیں جا رہے ہیں, اٹھ کر ان سے کہو کہ آپ باہر تو جا رہے ہیں, لوگوں کو تعلیم کے حلقے میں بھیج دینا. اتنا اللہ تعالیٰ اتنے خوش ہوں گے. حدیث میں آتا ہے کہ مسجد میں آنے والے سے اللہ تعالیٰ اس طرح مل کر خوش ہوتے ہیں جیسا کوئی اپنے بچھڑے ہوئے دوست سے مدت کے بعد مل کر خوش ہوتا ہے, اس طرح اللہ تعالیٰ مل کر خوش ہوتے ہیں. تو جب آنے والے اتنے خوش ہوتے ہیں, جو اللہ کے بندوں کو غفلت کے اور گناہوں کے ماحول سے نکال کر اللہ کے گھر میں لے آئیں گے, اللہ تعالیٰ لانے والوں سے آنے والوں سے بھی زیادہ خوش ہوں گے. انہوں نے لیا صاحب فرماتے تھے, جتنا مخلوق کو خالق کے راہ پر لانے کی کوشش کرو گے اللہ کو اتنا ہی زیادہ راضی کرو گے. اس طرح ہمیں میں نے عرض کر دیا کہ یہ ہے فضائل کا علم. ایک مسائل کا علم ہے, وہ علماء سے معلوم کرو اور علماء کی زیارت کو عبادت یقین کرو, اور مدارس دینیہ کی طرف اپنی اولادوں کو خود رغبت کرو. دیکھو بہت بڑا فتنہ ہے اس زمانے میں کہ سارا علم آلات اسباب پر آ گیا ہے, جس نے امت کو علماء کی صحبت سے اور علماء سے مستغنی کر دیا ہے. نہیں دیکھو, علم تو صحبت سے ہی آتا ہے, اس لیے ہم گشتوں کے ذریعے سے اس کی بھی ترغیب دیں. اور دیکھو میری بات بھول نہ جاؤں, مسجد کے اندر قرآنی مکاتب کا قائم کرنا ہر محلے والوں کی ذمہ داری ہے. جس طرح مسجد کی ساری ضرورتیں محلے والے دیکھتے ہیں, ایک سب سے بڑی ضرورت یہ ہے کہ محلے والے اس کا فکر کریں کہ مسجد میں قرآن کی تعلیم کا اہتمام ہو, قرآن کا مکتب مسجد میں شروع کیا جائے, اور گشتوں کے ذریعے سے بچوں کے والد کو متوجہ کریں کہ اپنے بچے کو قرآن سیکھنے کے لیے مسجد میں بھیج دیں. تمہیں بچے مل جائیں ان کو بھی ترغیب دو کہ بیٹے مسجد میں قرآن سکھلایا جاتا ہے, تم قرآن سیکھنے کے لیے مسجد میں آ جاؤ. ہر محلے کی مسجد میں قرآن کی تعلیم کا نظم کرنا محلے والوں کی ذمہ داری ہے. کام کرنے والی یہ نہ سمجھے ہمارے کرنے کا کام نہیں ہے, قرآن کی تعلیم کا عام کرنا ہر مومن کی ذمہ داری ہے. اس طرح مسجدوں کے اندر قرآنی مکاتب کا قائم کرنا یہ ہماری بنیادی ضرورت ہے. بنیادی اسکول خوب بنا لیے, کالج خوب بنا لیے, وہ فنون جس سے اللہ کبھی راضی نہ ہوں گے اس کو تو ذمہ داری سمجھتے ہیں, وہ قرآن جس کا پڑھنا فرض ہے, جس پر عمل کرنا فرض ہے, اس کی تعلیم کا کوئی اہتمام نہیں ہے. اس لیے ہر مسجد کے اندر قرآنی مکتب کا قائم کرنا محلے والوں کی ذمہ داری ہے, اور گشتوں کے ذریعے بچوں کے بڑوں کو متوجہ کرنا کہ اپنے بچوں کو تعلیم کے لیے مسجد میں بھیجیں ہر کام کرنے والے کی ذمہ داری ہے. محترم دوست بزرگوں, مہندر بھائی ہمارے لیے دعوت محنت دار جنس کو لوچ بھائی علم دیکھے دعوت دو علم کا کے بولے مہندر بھائی علم ہلو اللہ تعالی حضور اکرم صلی اللہ علیہ وسلم کے جسریت علم دیسن شدکی علم بلا حد دنیا اور جسم سے بدنا مانس دنیا کمائی بر جن شیخے সেগুলি কে এলেম বলে না, বলে সেগুলির উপরে ফকর করা, গর্ব করা, বলে এটা তো কুফরের মেজাজ, কাফিরদের মেজাজ। গায়ের এলেমের উপরে অর্থাৎ অন্যদের গায়ের মুসলমানদের এলেমের উপরে, বিদ্যার উপরে গর্ব করা, এটা তো কুফরের মেজাজ। আর মেরে মহতরম দোস্তা বলছেন যে এলেম যেটা আল্লাহ তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে নাজিল করছেন, বলে সেটাই একমাত্র এলেম। এই এলেমের উপরেই বলে এই এলেম ছাড়া বাকি যা বিদ্যা শিখি আমরা দুনিয়া কামাইবার জন্য, এইগুলি তো জেহালতই জেহালত, অর্থাৎ মূর্খতাই মূর্খতা। যে এলেমের মধ্যে আল্লাহকে চিনল না, আখিরাতকে চিনল না, কবরকে বুঝল না। উনি বলেন যে আমার এই এলেমের খোলাসাটা কি, সারটা কি? এলেমের সার হলো কবরের ওই তিন প্রশ্ন। কবরের তিনটা প্রশ্ন হবে, প্রত্যেক মানুষ কবরে যাবে এবং ওই কবরের মধ্যে তিনটা প্রশ্ন হবে। এক হলো ভাই বলে যে তোমার রবকে ছিল তো রুবুবিয়তের এলেম, আমার রবকে, আমার পালনকর্তাকে, আমার দুনিয়াতে সমস্ত প্রয়োজনাদি এবং সব জিনিস কে পুরা করছেন, বলে যে এইটা হলো রুবুবিয়তের এলেম। বলে এলেম হলো আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলা যে আমার রব এটাকে জানা, এটা হলে এলেম। কবরের মধ্যে আরেক প্রশ্ন হবে বলে তোমার শরীয়ত, তোমার দিন কি ছিল, তো শরীয়তের এলেম, এটা হলো আসলে এলেম। আমের মহতরম দোস্ত কবরের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে ইনি কে। তোমের মহতরম দোস্ত বুঝব যে দুনিয়াতে সুন্নতের উপরে আমল করছে, শরীয়তের উপরে চলছে এবং সে তার আল্লাহকে রব হওয়া এই কথা যকিন দিলের মধ্যে বসায় নিছে, তো বলে যে সে ওই কবরের মধ্যে ওই প্রশ্নের জবাব দিয়ে দিবে। কবরের মধ্যে ওই প্রশ্নের যেটা প্রশ্ন হবে, তিনটা প্রশ্ন বলে যে ওই তিন প্রশ্নই হইল আসল এলেম। এলেমের খোলাসা, এলেমের সার হইল কবরের তিন প্রশ্ন। বলে যে এই প্রশ্নের জবাব যে বলে জানার উপরে কেউ এই প্রশ্নের জবাব দিতে পারবে না। বলে আমি জানি আমার রব আল্লাহ, আমি জানি ইসলাম একটা ধর্ম দিন এবং আমি জানি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল। তোমাদের যে মানুষ জানার উপরে সেখানে জবাব দিতে পারবে না। হজরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন এই কথা, বলে যে কবরের প্রশ্নের জবাব যেটা হবে সেটা মানুষের জ্ঞানের উপরে হবে না, মানুষ কতখানি জ্ঞান হাসিল করছে সেই হিসাবে সে জবাব দিতে পারবে না, বলে সেখানে তো ইয়াকিন হিসাবে ওই কবরের প্রশ্নের জবাব দিবে। যদি তার ইয়াকিন হয় যে আল্লাহ আমার রব, আল্লাহই আমাকে পালছে, তো মেরা মহতরম দোস্ত আল্লাহ রুবুবিয়তের ইয়াকিন যদি তার দিলের মধ্যে পয়দা হয়ে যায়, আর যদি মেরে মহতরম দোস্ত আল্লাহ তাআলার আহকামাতের উপরে, আমালের উপরে আল্লাহ পাকের সমস্ত ওয়াদা, এটার ইয়াকিন তার দিলের মধ্যে পয়দা হয়ে যায় এবং সে আল্লাহ তাআলার হুকুমকে সে দুনিয়াতে পুরা করে। আল্লাহ তাআলার হুকুমই হইল শরীয়ত এবং দ্বীন। তো আল্লাহ তাআলার হুকুম, হুকুমের উপরে যদি আল্লাহ তাআলার হুকুমের উপরে তার ইয়াকিন পয়দা হয়ে যায়, তো মেরে মহতরম দোস্ত বুঝুক বলে যে সেই ওই কবরের মধ্যে ওই প্রশ্নের জবাব তার ইয়াকিন হিসাবে দিয়ে দিবে। এমনি ভাবে যদি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে তার জিন্দিগি চলে এবং সে তার জিন্দিগিকে রসুল্লাহ সাল্লামের সুন্নতের উপরে চালায়, প্রত্যেকটা কাজ সে রসুল্লাহ সাল্লামের সুন্নতকে দেখে দেখে করে, সুন্নত মোতাবেক করে, তো সে কবরের মধ্যে এই সুন্নতের ইয়াকিন তার দিলের মধ্যে পয়দা হলো যে সুন্নতের উপরে সে দুনিয়াতে আমল করছে, তো এই ইয়াকিন হিসাবে কবরে ওই তিন প্রশ্নের জবাব সে দিতে পারবে। শুধু জানার উপরে বলে আমি জানি, আমি কলমা জানি, আমি শরীয়ত জানি, আর আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানি, বলে যে এই জানার উপরে সেখানে জবাব দিতে পারবে না, জানা থাকা সত্ত্বেও সে ওখানে এই কথাই বলবে যে আমি তো জানি না কিছু, আমার রব কে আমি জানি না, দিন কে আমি জানি না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কে আমি জানি না। অথচ দুনিয়াতে সে অনেক জ্ঞান অর্জন করছে, অনেক এই বিষয়ে জ্ঞান হাসিল করছে, ইলম হাসিল করছে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ উনি বলেন যে ভাই আমাদের এই ইলমের মধ্যে আমরা যে ইলমের দিকে দাওয়াত দিতেছি, বলে যে এই ইলমের মধ্যে আমাদের উদ্দেশ্য হল এই ইলমের ইয়াকিন আমাদের দিলের মধ্যে পয়দা হয়ে যায়। এই জন্যই বলেন বলে যে সর্বপ্রথম ফাজাইলের ইলম আমাদেরকে হাসিল করতে হবে। আমরা যে ইলম আমাদের জিন্দগিতে আল্লাহ তাআলার হুকুম আসে, নবীর তরিকা আসে, বলে যে এটার জন্য যে ইলম প্রয়োজন, এই ইলম প্রত্যেক মানুষের জন্য প্রয়োজন, প্রত্যেক মানুষের উপর ফরজ, নর নারী প্রত্যেক মুসলমানের উপরে এই ইলম হাসিল করা ফরজ, যে তার উপরে আল্লাহ তাআলার কি হুকুম আসতেছে, প্রতি মুহূর্তে আল্লাহ তাআলার হুকুম তার উপরে আসতেছে, এই মুহূর্তে আমার উপরে কি ইলম আল্লাহ তাআলা আসতেছে। তো এই ইলম হাসিল করা আমার জন্য, এটা জানা আমার জন্য ফরজ, যেমন নামাজ ফরজ এবং তেমনি ভাবে ইলমও ফরজ। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ একটু হলে ইলমকে ইলমের ফাজাইলের ইলম অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম পুরা করার উপরে আল্লাহ তাআলা কি ওয়াদা করছেন, ওই সমস্ত ওয়াদাকে হাসিল করার জন্য আমি আল্লাহ তাআলার হুকুমকে পুরা করতেছি। মেরে মহতরম দোস্তা বুজুর্গ এই জন্য ফাজাইলের ইলম বলা হয়েছে যে আমাদের এই ফাজাইলের ইলমের উদ্দেশ্য হল আল্লাহ তাআলার ওয়াদার উপরে ইয়াকিনকে তাজা করা, আল্লাহ তাআলার ওয়াদার উপরে ইয়াকিন পয়দা হয়ে যায়। মেরে মহতরম দোস্তা বুজুর্গ এই জন্য ফাজাইলের তালিমের হালকা মসজিদে মসজিদে কায়েম করি, জমাতে চলা অবস্থায় দুই দুই ঘন্টা করে এরকম ভাবে ফাজাইলের তালিমের মধ্যে খুব জমে বসি, মকামে বাড়িতে থাকা অবস্থায় নিজের মসজিদে এবং নিজের ঘরের মধ্যে এই ফাজাইলের তালিম দুই বেলা এই দুই তালিমের মধ্যে আমরা অবশ্যই বসি এবং খুব জমে বসি, ইয়াকিনের সঙ্গে বসি। যখন এই ফাজাইলের তালিমের মধ্যে বসব, ফাজাইলের কথা শুনব, আল্লাহ তাআলার ওয়াদা, ফাজাইল মানে কি, ফাজাইল মানে হল আল্লাহ তাআলার হুকুম পুরা করার উপরে আল্লাহ তাআলা কি ওয়াদা করছে। কোন আসবাবের উপরে আল্লাহ তাআলা ওয়াদা করেন নাই, যে মানুষ কোন দুনিয়ার কোন আসবাব, দুনিয়ার কোন জিনিস সে এখতিয়ার করে, বলে এটার উপরে আল্লাহ তাআলার কোন ওয়াদা নাই। আল্লাহ তাআলার সমস্ত ওয়াদা আল্লাহ তাআলার আহকামাতের উপরে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত মোতাবেক যখন আল্লাহ তাআলার হুকুম পুরা হয়ে যাবে, তো ওইটার উপরে আল্লাহ তাআলার ওয়াদা পুরা হয়ে যাবে। আল্লাহর ওয়াদা এরকম নয় যে নবীদের সঙ্গেই খালি ওয়াদা পুরা হয়েছে আর নবীদের পরবর্তী লোকদের সঙ্গে আল্লাহর ওয়াদা পুরা হবে না, এমন নয়। বলে যেরকম নবীদের সঙ্গে আল্লাহ তাআলার ওয়াদা পুরা হয়েছে, পরবর্তী লোকেরা যখন আল্লাহ তাআলার হুকুমের উপরে ইয়াকিনের সঙ্গে আমল করবে, তো তাদের জন্য আল্লাহ তাআলার ওয়াদা পুরা হয়ে যাবে। শর্ত হল ইয়াকিন, ইয়াকিনের সঙ্গে সে আল্লাহ তাআলার ওয়াদার উপরে ইয়াকিন করে সে আমল করে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত আমলের ফজাইল বয়ান করছেন, ঈমান ওয়ালারাও শুনছে, ইয়াকিন ওয়ালারাও শুনছে, মুনাফিকরাও শুনছে, তো দোনো দলের মধ্যে পার্থক্য কি হলো, বলে ইয়াকিন ওয়ালারা তো, ঈমান ওয়ালারা তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত ফজিলত এবং ওয়াদা আল্লাহ তাআলার এটার উপরে তারা পাক্কা ইয়াকিন করে নিছে, বলে এটা হবেই হবে, যখন আল্লাহর রসুল বলছে এরকমই হবে। আর মুনাফিকদের কথা হলো বলে এগুলি সব ধোকা, এগুলি সব বেকার কথাবার্তা, এগুলি কখনো হইবার নয়। তো মুনাফিকদের ইয়াকিন নাই, মুনাফিকদের সঙ্গে আল্লাহ তাআলার কোনো ওয়াদা পুরা হয় নাই। মুসলমানরা যারা ঈমান ওয়ালা ইয়াকিন ওয়ালা ছিল, তাদের সঙ্গে আল্লাহর রসুল আল্লাহর পক্ষ থেকে যত ওয়াদা তাদের সঙ্গে করছেন, এই সমস্ত ওয়াদা তাদের সঙ্গে পুরা হয়ে গেছে এবং তারা নিজ চোখে আল্লাহর ওয়াদাকে পুরা হইতে দেখে নিছে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ তালিমের হালকায় বসে আল্লাহ তাআলার ওয়াদার উপরে ইয়াকিনকে তাজা করা, আমার ইয়াকিন তাজা হয়ে যায়। এই জন্য তালিমের হালকাতে যখন বসব, আদবের সঙ্গে বসব, এরকম না যে ভাই যেমন খুশি তেমন বসলাম। এই জন্য বলেন তালিমের হালকাতে ওজুর সঙ্গে বসি, খুশবু লাগাইয়া বসি, এবং তালিমের হালকাতে আমি টেক লাগাইয়া হেলান দিয়া হেলান দিয়া না বসি, সোজা হইয়া বসি এবং তালিমের হালকাতে খুব মনোযোগ দিয়া শুনি। যিনি তালিম পড়াইতেছেন, যিনি তালিম করতেছেন, কিতাব পড়তেছেন, উনিও এক একটা হাদিস দুইবার তিনবার করে দোহরায় দোহরাইয়া পড়েন, যাতে দিলের ভিতরে এই সমস্ত কথা গেঁথে যায়। উনি বলেন যে খালি তালিম পড়ার জন্য নয়, কিতাব পড়ার নাম তালিম নয়। ওই কিতাব পড়তেছে একজনে, কয়েকজনে মিলে কিতাব শুনতেছে, এটাকেই তালিম বলে না। বলে ভাই তালিমের মধ্যে আল্লাহ তাআলা যে ওয়াদা করতেছেন আল্লাহ রসুলের জবানে, বলে যে এই সমস্ত ওয়াদার উপরে দিলের ভিতর থেকে এই ইয়াকিন হয় যে এই কথাগুলো হক, এই কথাগুলো সত্যি এবং এটা অবশ্যই হবে। আল্লাহ তাআলার হুকুম যদি আমি পুরা করি যেরকম রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর এই হুকুমকে পুরা করে সাহাবাদের সঙ্গে আল্লাহ তাআলার এই ওয়াদা পুরা হয়ে গেছে, তো কিয়ামত পর্যন্ত সব মানুষের জন্যই আল্লাহ তাআলার এই ওয়াদা, যদি তারা এই আল্লাহর হুকুমকে পুরা করে, নবীর তরিকা মোতাবেক পুরা করে, তো আল্লাহ তাআলার ওয়াদা আজও মানুষের সঙ্গে পুরা হয়ে যাবে, ইয়াকিন ওয়ালাদের সঙ্গে আজও পুরা হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত মানুষের জন্য কে যে ইয়াকিন করে সে আল্লাহ তাআলার হুকুমকে পুরা করতেছে, তার জন্য এই ইলম, এই এই আল্লাহ তাআলার ওয়াদা পুরা হয়ে যাবে। এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ বলে যে তালিমের হালকার মধ্যে আমরা সবাই জমে বসব এবং তালিমের হালকা খুব ইয়াকিনের সঙ্গে, খুব আদবের সঙ্গে আমরা এই তালিমের হালকায় কথাবার্তা শুনব এবং বাইরের লোকদেরকে এই তালিমের হালকাতে জমা করব, তালিমের হালকাতে আমি নিয়ে আসব। তালিমের তালিম চলাকালীন তালিমের গাস্ত হবে, বাইরের লোকদেরকে যারা গাফলতের পরিবেশের মধ্যে আছে, যারা দুনিয়ার পরিবেশের মধ্যে আছে, তাদেরকে গাস্ত করে করে মসজিদের তালিমের হালকাতে জুড়ব। যেমন জমাতে চলাকালীন আমরা গাস্ত করে করে লোকদেরকে মসজিদে তালিমের হালকাতে জুড়ব, ঠিক এমনি ভাবে যখন নিজেদের এলাকার মসজিদে আমরা তালিম করি, বলে সেখানেও আমরা তালিমই গাস্ত করি, তালিম চলাকালীন বাইরে দুই দুই সাথী এরকম ভাবে গাস্ত করে করে লোকদেরকে তালিমের হালকার দিকে আনি। মেরে মহতরম দোস্ত বুজুর্গ কত বড় ফজিলতের কথা কে যে আল্লাহ পাকের ঘরে, আল্লাহ পাকের ঘরে আসছে, বাইরে থেকে আমি যাকে আল্লাহর ঘরে নিয়ে আসলাম, তো বলে যে যখন কেউ আল্লাহর ঘরে আসে, কোন মুসলমান আল্লাহর ঘরে আসে, তো আল্লাহ তাআলা কেমন খুশি হন, বলে যে অনেক দিনের পুরানা বন্ধু অনেক দিন পরে অথবা কোন আত্মীয় বহুদিন পরে বাড়িতে আসছে, ঘরে আসছে, তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, তখন ওই সাক্ষাতে যেরকম আমরা আনন্দ অনুভব করি, বলে আল্লাহ তাআলা তার কোন বান্দা যখন মসজিদে আসে এরকম আল্লাহ তাআলা আনন্দিত এবং খুশি হন। তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ একজন লোককে বাহিরে থেকে মসজিদে আনা, বলে যে এটা কত বড় কাজ, যে আসলো তার যদি এই ফজিলত হয়, আর যে বাহিরে থেকে আনতেছে, যে তাদেরকে তৈরি করে করে মসজিদে আনতেছে, তার ফজিলত কত উঁচা হবে, তার উপরে আল্লাহ তাআলা কত খুশি হবে। আজমান ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, বলে যে যে মানুষকে এরকম ভাবে দাওয়াত দিয়া আল্লাহর দিকে আনে, বলে যে দাওয়াত আল্লাহর দিকে দাওয়াত দিয়া মানুষকে আনা, বলে এটা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি নৈকট্য হাসিল করার উপায়, আল্লাহ তাআলা সবচেয়ে নিকটবর্তী হয় ওই বান্দা। যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, যে মানুষকে আল্লাহর দিকে নিয়ে আসে, আল্লাহর ঘরের দিকে নিয়ে আসে। এই জন্য এত ভাই মেরে মহতরম দোস্তবুর্গ ফজাইলের তালিম আমরা মসজিদের হালকার মধ্যে করব, এবং আপনা আপনা মসজিদের মধ্যে যখন আমরা নিজেরা মহল্লায় থাকি, আমাদের মহল্লার মসজিদের মধ্যেও ওই তালিম করব, ঘরের মধ্যেও তালিম করব, আল্লাহর রাস্তায় চলাকালীন এই তালিমের হালকা করব। আমাদের এই আল্লাহর রাস্তায় চলাকালীন তালিমের হালকা যেটা হবে সেটা হলো ফজাইলের তালিম। ফজাইলের তালিম আমরা প্রতিদিন এরকম ভাবে দুই ঘন্টা, তিন ঘন্টা, চার ঘন্টা করে, যেমন দুই বেলা আমরা তালিম করে থাকি, এরকম ভাবে আমরা তালিম করব। মেরে মহতরম দোস্ত বুজুর্গ ফজাইলের তালিমের মধ্যে একটা হলো যে ভাই ফজাইলে আমাল, ফজাইলে সদাকাত আমরা পড়ি, ঠিক এমনি ভাবে মুনতাখাব আহাদিস একটা কিতাব যেটা হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি, এই যে আমরা ছয় নম্বর বলি, বলে এই ছয় নম্বরের উপরে হাদিস জমা করেছেন, তিনি কোরআনের আয়াত জমা করেছেন, যাতে আমরা এই ছয় নম্বরটাকে কোরআন ও হাদিসের আলোকে আমরা আমাদের ভিতরে পয়দা করতে পারি। এই ছয় নম্বর শুধু বয়ান করার জন্য নয়, এই ছয় নম্বর শুধু এমনি একটা নীতি বলে নয়, বরং এই ছয় নম্বর তো আমাদের জিন্দগিতে আনার বিষয়। যখন এই ছয় নম্বর আমাদের জিন্দগিতে আসবে, পুরা দিন আমাদের জিন্দগিতে আসবে। এই ছয়টা গুণ যদি আমাদের ভিতরে আসে, তো পুরা দিন আমাদের জিন্দগিতে আসবে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলে যে তালিমের মধ্যে একটু ফজাইলে আমারে তালিম, ফজাইলে সরকাতের তালিম করি, এমনি ভাবে আমরা ফজাইল মুনতাখাবা হাদিসেরও তালিম করি। এর মধ্যে প্রত্যেকটা নম্বরের উপরে হাদিস জমা করছেন হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি। ওই হাদিসের মধ্যে আমরা বুঝতে পারবো যে আমাদের আমরা যে নামাজ পড়বো, এটার মধ্যে আল্লাহ তাআলার কি ওয়াদা, আমরা যে জিকির করবো আল্লাহ তাআলার কি ওয়াদা, আমরা যে আল্লাহর ইলমকে হাসিল করবো এটার উপর আল্লাহর কি ওয়াদা, আমি যে একরাম করবো একরামের উপরে আল্লাহ তাআলার কি ওয়াদা, তো এই প্রত্যেকটা নম্বরের উপরে আল্লাহ তাআলার কি ওয়াদা কোরআন ও হাদিসের আলোকে যাতে আমি বুঝতে পারি। এই জন্যই হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলে যে হাদিস জমা করছেন, কোরআনের আয়াত জমা করছেন মুনতাখাবা হাদিসের মধ্যে। তো এই মুনতাখাবা হাদিসটাকে আমরা তালিমের মধ্যে যেরকম ফজাইলে আমালের তালিম করি, ফজাইলে সাদাকাতের তালিম করি, এমনি ভাবে মুনতাখাবা হাদিসেরও তালিম করব। এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ বলেন যে ভাই, একটা হলো ফজাইলের তালিম, তার সাথে সাথে মাসাইলের তালিমও আমাদেরকে হাসিল করতে হবে। মাসলা মাসাইল এটাকেও আমাদেরকে জানতে হবে, কেন শরীয়তের প্রত্যেকটা হুকুম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক আমাদেরকে পুরা করতে হবে। তো এটাকে আমাদেরকে জানবার জন্য মাদ্রাসায় যাইতে হবে, ওলামাদের কাছে যাইতে হবে, যারা যাদের কাছে মাসাইলের ইলম আছে, দিনী মাদারিস দিনী মাদ্রাসা যেগুলো আছে বলে সেখানে ওলামা ইকরাম আছে, তাদের কাছে যাই আমাদেরকে ইলমকে হাসিল করতে হবে। ওলামাদের জিয়ারত করা, তাদের সোহবতে বসা, এটাকে ইবাদত মনে করি। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলী বলতেন যে ওলামাদের জিয়ারত করাকে ইবাদত মনে করো, তো কাজেই ওলামাদের সোহবতে বসতে হবে। এলেম কিতাব থেকে আসে না, কিতাব পড়ে পড়ে মানুষ এলেম হাসিল করে এমন নয়, এলেম তো হল সোহবত থেকে আসে। মানুষ যখন ওলামাদের এলেম ওয়ালাদের সোহবতের মধ্যে বসে, তাদের কাছে বসে এবং তাদের কাছ থেকে শুনে, তোই তাদের কাছে বসার দ্বারা ইলম হাসিল হয়। এই জন্য ওলামাদের সঙ্গে জিয়ারত করি, ওলামাদের কাছে যাই, নিজের দিনী বিষয় সময় সম্পর্কে ওলামাদের কাছ থেকে মাসলা মাসাইল জানি, দুনিয়ার বিষয় সম্পর্কেও ওলামাদের কাছ থেকে মাসলা মাসাইল জানতে হবে আমাকে। মেরে মহতরম দোস্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তাদের জিন্দগির প্রত্যেকটা বিষয়, দুনিয়ার জিনিস হোক চাই দিনী বিষয় হোক, সব বিষয়ের সম্পর্ক মসজিদের সঙ্গে ছিল, মসজিদের সঙ্গে ছিল। এ কথাটা উনি আগে বলছেন, আমি ভুলে গেছি। তো এ কথাটা হলো এই যে মসজিদের সঙ্গে সাহাবাদের দুনিয়া এবং আখেরাত, দিন দুনিয়ার সর্ব বিষয়ের সম্পর্ক মসজিদের সঙ্গে ছিল। বৃষ্টির দরকার হয়েছে তো মসজিদে আসতেছে, বৃষ্টি থামাইতে প্রয়োজন হয়েছে তো মসজিদে যাইতেছে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ যে কোনো বিষয়ে বলে যে একজন ঋণগ্রস্ত হয়ে গেছে, তো সে মসজিদে যাইতেছে। তো সব বিষয়ে, দিনী বিষয় হোক দুনিয়াবী বিষয় হোক, সব বিষয়ের সম্পর্ক মসজিদের সঙ্গে ছিল। আজ মসজিদের সঙ্গে উম্মতের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, উম্মত বাজারে বাজারে এবং মসজিদের বাইরে সময় কাটাই দিয়েছে, যেখানে তার ঈমান নষ্ট হয়। এই জন্য উম্মতকে মসজিদের দিকে আনতে হবে। আর মসজিদের দিকে আনবো যে বলে ভাই তালিমের হালকায় আনি, তাদেরকে ইমানের হালকায় আনি, আর নিজেরা নিজেদের জিন্দগির সমস্ত বিষয়গুলাকে শরীয়ত মোতাবেক মাসাইল মোতাবেক যাতে আল্লাহ তাআলার হুকুম মোতাবেক নবীর তরিকা মোতাবেক হয়ে যায়, এদের জন্য আমাকে মাসাইলের ইলম হাসিল করতে হবে। এই মাসাইলের ইলম হাসিল করা ফরজ, যেমন আল্লাহ তাআলার হুকুম ফরজ, ওই হুকুমের তরিকা জানাও ফরজ, যে ওই হুকুম কিভাবে আমি আদায় করব, এদের জন্য আমাকে মাসলা জানতে হবে। এই মাসাইল শিখার জন্য ওলামাদের খেদমতে হাজির হইতে হবে। ওলামাদের খেদমতে হাজির হওয়াকে ইবাদত মনে করি, তাদের খেদমতে বসাকে ইবাদত মনে করি, বলেন যে ভাই নিজেদের বাচ্চাদেরকে তাদেরকে দিনই এলিম শিখাই, কোরআন শিখাই, এই কোরআন শিখাই, দিন শিখাই, দিনের এলিম হাসিল করাই তাদেরকে, ওই সমস্ত যে দুনিয়াবী বিদ্যা তো আমরা শিখে ফেলছি আর আমরা মনে করতেছি যে এটাই আমার জন্য যথেষ্ট না, আমাদের জন্য মেরে মহতরম দোস্তা বুঝব, আমাদের জন্য যেমন আমাদের জিন্দগির খোদায় পাকের সমস্ত হুকুমের যে মাসলা জানা, বলে যে এই মাসলা এই হুকুম কিভাবে পূরণ করব এটাকে জানা আমাদের জন্য যেরকম জরুরি, পরবর্তী আমাদের যে বংশধররা আসতেছে আমাদের বাচ্চারা ছেলেপেলেরা তারাও যাতে দিন শিখে এবং দিন মোতাবেক তাদের জিন্দগি বনে এদের জন্য তাদেরকে দিনের ইলম হাসিল করাইতে হবে। মেরে মহতরম দোস্ত উনি বলেন যে ভাই আমরা প্রত্যেক মসজিদের মধ্যে মসজিদের যে মহল্লাবাসী তাদের প্রত্যেকের দায়িত্ব, মহল্লাবাসী মুসলমান প্রত্যেকের দায়িত্ব হল, প্রত্যেক মুসলমানের দায়িত্ব হল যে সে তার মহল্লার মধ্যে মসজিদের মধ্যে বাচ্চাদেরকে কোরআন শিখাইবার ব্যবস্থা করে এবং এটার জন্য মক্তব মক্তবের ব্যবস্থা করে। বলে ভাই মসজিদের সব প্রয়োজন গুলা মহল্লাবাসী সবাই মিলা পূরণ করে, ভাই ইমাম সাহেবকে ইমাম সাহেব রাখতে হবে, মুয়াজ্জিন রাখতে হবে, একজন খাদেম রাখতে হবে, মসজিদের সাফাই করতে হবে, মসজিদের যাবতীয় সব বিষয়ে মহল্লাবাসী সবাই মিলা যেরকম এই দায়িত্বকে গ্রহণ করে, এই দায়িত্ব পালন করে, বলে ঠিক এরকম ভাবে মহল্লাওয়ালাদের জিম্মায়, এই শুধু তবলিগওয়ালাদের জিম্মায় নয়, তবলিগওয়ালাদের দায়িত্ব নয়, বলে বলে খালি যারা তবলিগ করে তারাই করবে না, এ তো প্রত্যেক মুসলমান মহল্লাবাসী প্রত্যেকের উপরে দায়িত্ব যে সে তার বাচ্চাকে ছোট অবস্থায় কোরআন শিক্ষা দেয়। এই জন্য মহল্লার মসজিদের মধ্যে কোরআনই মক্তব কায়েম করা। তো এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ, একটা হল ফাজাইলের ইলম হাসিল করবো, আরেক হল মাসাইলের ইলম, ওলামাদের খেদমতে হাজির হইয়া হইয়া এই মাসাইলের ইলমকে হাসিল করব এবং নিজেদের বাচ্চাদেরকেও তাদেরকে ছোটবেলা থেকে কোরআন শিক্ষা দেই, তাদেরকে দিন দিন দিনের ইলম হাসিল করাই। اللہ کا ذکر اللہ کا دھیان جمع جمع کر کرو میرے دوستو عزیزو، ہم ذکر کرتے ہیں بڑی غفلت کے ساتھ، ایسے سمجھتے تھے اللہ کے دھیان کے بغیر ذکر کرنا سستی پیدا کرتا ہے، ذکر اندر کی غفلت کو توڑنے کے لیے ہے، اس میں سب سے افضل ذکر، افضل ذکر دیکھو قرآن کی تلاوت کا اہتمام خوب کرو، یہ اللہ کی ذات سے نکلا ہوا کلام ہے، لوگ قرآن کی تلاوت کا اہتمام نہیں کرتے، یہ اللہ کی ذات سے نکلا ہوا کلام ہے، حدیث میں آتا ہے جس کو قرآن کی تلاوت کی وجہ سے ذکر اور دعا کا وقت نہ ملے اللہ رب العزت اس کی حاجتوں کو دعاؤں کے بغیر پورا کریں گے اور ذکر کے انوارات اس کے اندر پیدا فرمائیں گے، یہ اللہ کی ذات سے نکلا ہوا کلام ہے، قرآن کی تلاوت تو ذکر کا بدل ہو سکتا ہے لیکن قرآن کی تلاوت تو ذکر کا بدل ہو سکتا ہے لیکن کوئی ذکر قرآن کی تلاوت کا بدل نہیں ہو سکتا، یہ اللہ کی ذات سے نکلا ہوا کلام ہے، اس کلام کو سارے کلام پر اس طرح فوقیت حاصل ہے جس طرح اللہ تعالیٰ کو ساری مخلوق پر فوقیت ہے، قرآن کی تلاوت کا اہتمام خوب کیا کرو، اس کا سب سے بہتر وقت صبح صادق سے پہلے ہے، وہاں لیا صاحب فرماتے تھے میں نے سارے اوراد وظائف کر کے دیکھے مشائخ کے، جتنا تیز رفتاری سے اللہ کا قرب صبح صادق سے پہلے قرآن دیکھ کر پڑھنے محسوس کیا، اس سے زیادہ اللہ کا قرب کسی اور ورد اور ذکر میں نے محسوس نہیں کیا، اس لیے قرآن کی تلاوت کا اہتمام خوب کیا کرو، اور میری تو آپ سب سے درخواست ہے جناب پرانے ہیں کہ قرآن کو سمجھ سمجھ کر پڑھا کرو، قرآن کو سمجھ سمجھ کر پڑھا کرو، اخبار سمجھ کر پڑھتے ہیں جو انتہائی جھوٹا ہے، ڈاکٹری سمجھ کر پڑھتے ہیں جس سے آخر تو کوئی فائدہ نہیں ہے، لیکن قرآن کو سمجھنے کی کوئی کوشش نہیں کرتا، قرآن کو بغیر سمجھے پڑھتے ہیں، حالانکہ اللہ تعالیٰ براہ راست مخاطب ہے، اللہ براہ راست مخاطب ہے ہر مومن سے، یا ایھا الذین آمنوا یا ایھا الذین آمنوا، اللہ تو ایمان والوں کا بھی متوجہ کر کے ایمان والوں سے خطاب کر رہے، اور ایمان والے کہتے ہیں کہ نہیں سمجھنے کی کوئی ضرورت نہیں ہے، حضرت علی رضی اللہ عنہ فرمایا کرتے تھے کہ قرآن کو سمجھے بغیر پڑھنے میں خیر نہیں ہے, قرآن کو سمجھے بغیر پڑھنے میں خیر نہیں ہے, قرآن کو سمجھ کر پڑھنا یہ قرآن کا تقاضا ہے. آپ سب سے عرض کرتا ہوں کہ اتنا قرآن جتنا روزانہ تلاوت کرتے ہو یا نمازیں پڑھتے ہو اتنے قرآن کی صحیح تفسیر علماء سے پوچھ کر صحیح تفسیر ضرور مطالعے میں رکھا کرو. اللہ ہم سے مخاطب ہے اور ہم نہیں چاہتے کہ ہم سمجھے کہ اللہ ہم سے کیا چاہتا ہے, کیا کہہ رہا ہے. اس لیے میرے دوستو عزیزو میں نے عرض کیا کہ قرآن کی تلاوت افضل ذکر ہے. لوگ لمبے لمبے وظیفے, لمبے لمبے اذکار اور لمبے لمبے اعراض میں لگے رہتے ہیں, قرآن کی تلاوت کا اہتمام نہیں کرتے. یاد رکھنا قرآن کی تلاوت میں دل نہ لگنا دلوں کی گندگی کی علامت ہے, قرآن کی تلاوت میں جی نہ لگنا دلوں کی گندگی کی علامت ہے. حضرت عثمان رضی اللہ فرمایا کرتے تھے کہ اگر تمہارے دل پاک ہوتے تو قرآن کی تلاوت تمہارا پیٹ نہ بھرتا. اس میں دوستو عزیزو سارے کام کی مشغولیاں ایک طرف, لیکن حضرت اکرم صلی اللہ علیہ وسلم جب تک اپنے قرآن کا معاملہ پورا نہیں کر لیا کرتے تھے, نہ آپ کے پاس کسی کو آنے کی اجازت ہوتی تھی اور نہ آپ صلی اللہ علیہ وسلم کہیں جاتے تھے. ایک دن انصار کے بازار میں تاخیر ہوئی, انصار نے پوچھا آپ کیوں دیر سے آئے, فرمایا کہ میں اپنے قرآن کی تلاوت کا جو میرا معمول اس کو میں پورا کر رہا تھا اس کو پورا کیے بغیر میرا دل نہ چاہا کہ اس کو چھوڑ کر تمہارے پاس آؤں. اس لیے میں تاکید سے عرض کر رہا قرآن کی تلاوت کو اہتمام سے کیا کرو اور جتنا پڑھو اس کی تفسیر ضرور پڑھا کرو. یہ قرآن کو سمجھ کر پڑھنا یہ قرآن کا حق ہے, یہ قرآن کا حق ہے, قرآن کو سمجھ کر پڑھنا قرآن کا حق ہے. اس طرح ہمیں اہتمام سے قرآن کی تلاوت اہتمام کے ساتھ کرنی ہے. میں کر چکا کہ بہترین اس کا وقت جو ہے وہ صبح ساجد سے پہلے ہے, کیونکہ اس وقت قرآن کا پڑھنا اللہ کے ہاں بطور خاص پیش کیا جائے گا. قرآن میں ہے نہ قرآن الفجر کا نہ مشہودہ, کہ اللہ کے ہاں اس وقت قرآن پڑھنا اللہ کے ہاں بطور خاص پیش کیا جائے گا. سارے اعمال الگ پیش کیے جائیں گے, قرآن الگ پیش کیا جائے گا. اور صبح شام کی تسبیحات کا اہتمام, ایک تسبیح تیسرے کلمے کی, سبحان اللہ الحمد للہ لا الہ الا اللہ واللہ اکبر ولا حول ولا قوۃ الا باللہ العلی العظیم, ایک تسبیح درود شریف کی, ایک استغفار کی. اہتمام سے استغفار اپنے گناہوں پر ندامت کے ساتھ ہو, اور استغفار پر تو اللہ کے بڑے وعدے ہیں, بڑے وعدے ہیں. اللہ تعالیٰ استغفار کرنے والوں کو ہر تنگی سے نکال دیتے ہیں اور گناہوں کی بخشش کا اللہ وعدہ فرماتے ہیں. ایک صحابی آیا آپ کے پاس روتے ہوئے, ہائے میرے گناہ, ہائے میرے گناہ, ہائے میرے گناہ, وہ اپنے گناہوں سے انتہائی پریشان تھے. آپ نے فرمایا کہ کہو اللہم مغفرتک اوسع من ذنوبی ورحمتک ارجع عندی من عملی. آپ نے ان صحابی سے تین مرتبہ کلمات کہلوائے, اللہم مغفرتک اوسع من ذنوبی ورحمتک ارجع عندی من عملی. ان صحابی نے تین مرتبہ کہا, فرمایا اللہ نے تمہارے سارے گناہ معاف کر دیے. میرے دوستو عزیزو صبح شام استغفار اہتمام کے ساتھ کم سے کم 100 مرتبہ استغفار صحابہ ایک مجلس میں حضور اکرم صلی اللہ علیہ وسلم سے شمار کر لیا کرتے تھے. آپ ایک مجلس میں 100 مرتبہ استغفار کم سے کم کہا کرتے تھے. اس طرح ہمیں صبح شام کی تسبیحات کا اہتمام کرنا ہے. اور دیکھو یاد رکھو, جو اعمال کے ذریعے اپنے اللہ کے درمیان کے معاملے کو درست کر دے گا, اللہ اس کے مخلوق کے درمیان کے معاملے کو درست فرما دیں گے. اس طرح ہمیں اللہ کے راستے میں نکل کر اکرام کے ذریعے, خدمت کے ذریعے اکرام کی مشق کرنی ہے. اللہ کے راستے میں نکل کر خدمت اس لیے ہے تاکہ ہمارے اندر تواضع پیدا ہو, خدمت اپنی تربیت کے لیے ہے. دیکھو ابو دردہ رضی اللہ تعالی نے یہ فرمایا تھا کہ میں نے حضور اکرم صلی اللہ علیہ وسلم فرماتے ہوئے سنا ہے کہ جو بندہ اللہ کا تعلق بندے سے اور بندے کا تعلق اللہ سے اس وقت تک باقی رہتا ہے جب تک یہ دوسروں سے خدمت نہیں لیتا. اللہ کا تعلق بندے سے, بندے کا تعلق اللہ سے اس وقت تک باقی رہتا ہے جب تک یہ دوسروں سے خدمت نہیں لیتا. میرے دوستو عزیزو اللہ سے تعلق باقی رکھنے کے لیے ضروری ہے کہ ہر شخص اپنی ضرورت کو خود پورا کرے. خدمت لینے سے کبر پیدا ہوتا ہے, خدمت کرنے سے تواضع پیدا ہوتی ہے. ہم اللہ کے راستے میں نکل کر اس کی مشق کریں, خدمت اللہ کے راستے میں نکل کر ہر ایک اپنی سعادت سمجھے. برتن میں دھوؤں گا, بیت الخلاء میں صاف کروں گا, دسترخوان میں اٹھاؤں گا, جھاڑو میں لگاؤں گا. عمر رضی اللہ تعالیٰ عنہ قبا کی مسجد میں جھاڑو لگانے کے لیے مدینے سے جاتے تھے. حضور اکرم صلی اللہ علیہ وسلم صحابہ کرام پر کھانا پکانے اور بکری ذبح کرنے, گوشت بنانے کی ساری ضرورتیں صحابہ پر تقسیم ہونے کے بعد فرماتے کہ کھانا پکانے کے لیے جنگل سے لکڑیاں چن کر میں لاؤں گا. جب آپ صلی اللہ علیہ وسلم بنفس نفیس خود جنگل سے لکڑی چن کر لا سکتے ہیں, ہماری آپ کی کیا حیثیت ہے؟ اس لیے میرے دوستو عزیزو, اللہ کے راستے میں نکل کر ہمیں خدمت کے ذریعے اکرام کی مشق کرنی ہے. اعمال دعوت اعمال نبوت ہیں, ایک ایک عمل کو اپنی حیثیت سے اونچا سمجھنا ہے. کسی کام کے بارے میں یہ نہ کہنا یہ کام میرے کرنے کا نہیں ہے, پہلے سے زیادہ بڑائی پیدا ہوگی. اس طرح ہمیں اللہ کے راستے میں نکل کر اکرام کے ذریعے خدمت کے ذریعے اکرام کی مشق کرنی ہے اور اپنے اندر تواضع پیدا کرنی ہے. خدمت لینے سے کبر پیدا ہوتا ہے, خدمت کرنے سے تواضع پیدا ہوتی ہے. اللہ کے راستے میں نکل کر ہمیں یہ کام محض اللہ کی رضا کے لیے کرنے ہیں. کہ حدیث میں آتا ہے ادنا ریا بھی شرک ہے, اور اس کے سوا دل میں اللہ کے غیر کو خوش کرنے کا خیال بھی نہ آئے, اللہ ہی کی رضا مقصود ہو. کہ حدیث میں آتا ہے ادنا ریا بھی شرک ہے, اس لیے ہم ایک ایک عمل کو محض اللہ کی رضا کے لیے کریں. تو میرے محترم دوست کو بولیں جی بھائی اللہ راستے جب ہمیں چلو بولے اللہ راستے چلار سمے ہمیں ذکر خوب اہتمام کرتے ہیں. میرے محترم دوست بزرگ بولے عثمان یاسر رحمۃ اللہ علیہ بولتین بولے ذکر جہاں مانوش بے دھیان سنگے کرے دھیان سنگے ذکر کرے نا بے خیال سنگے ذکر کرے تو بولے جی ذکر دارا مانوشر مدد الستا پیدا ہے. یہ جن خوب دھیان جمایا ہم ذکر کرتے ہیں. আবার যে সবচেয়ে সব জিকির মধ্যে সবচেয়ে আহাম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় জিকির যেটা সেটা হলো কোরআনে পাকের তেলাওয়াত. এই জন্য মেরে মহতরম দোস্ত কোরআন পাকের তেলাওয়াত করতে হবে. কোরআন শরীফের তেলাওয়াত বলে যে এটা সবচেয়ে উত্তম জিকির, কারণ কোরআন আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের জাত থেকে বের হয়ে আছে. বলেন যে সমস্ত আল্লাহ পাকের সমস্ত মখলুকের উপরে যেরকম আল্লাহ তালার মর্যাদা বলে আল্লাহর কালামের, এরকমই সমস্ত কালামের উপরে আল্লাহ তাআলার কালামের মর্যাদা. এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ কোরআনে পাকের তেলাওয়াতের অভ্যাস করি এবং কোরআনে পাকের তেলাওয়াত করি আমরা. এই জন্য বলেন সবচেয়ে বড় জিকির হল কোরআনে পাকের জিকির করা. বলে যে এরকম যে যদি কেউ কোরআনে পাকের তেলাওয়াত এবং জিকির কোরআনে পাক পড়ার কারণে অন্যান্য জিকির দোয়া করতে পারে না, তো আল্লাহ পাক তাকে দোয়া মাংনে বালা যারা দোয়া করতেছে তারা যা তাদেরকে যা দেন তার চেয়ে বেশি দেন ওই লোকটাকে যে কোরআন তেলাওয়াতের কারণে দোয়া করার সময় পায় না. এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে ভাই নিজেকে কোরআন তেলাওয়াতের অভ্যস্ত বানাই এবং নিজেরা কোরআন তেলাওয়াত করি, এটা আল্লাহর কালাম. এই জন্য আল্লাহর রাস্তায় চলা অবস্থাও কোরআন পাক তেলাওয়াত করার নিজের নিজের নিজের অভ্যাস বানাই, এবং এরকম ভাবে বাড়িতে যখন থাকি তখনও কোরআন পাকের তেলাওয়াতের অভ্যাস বাড়াই. আর উনি বলেন এই কথা যে ভাই কোরআনকে আমরা বুঝে পড়ি, যখন আমরা খবরের কাগজ পড়ি তো সেটাকে খুব বুঝে বুঝে পড়ি, যখন আমি কোন দুনিয়ার কোন বিদ্যা শিখি ওটাকে খুব বুঝে বুঝে শিখি, বুঝে বুঝে পড়ি, আর আল্লাহর কালাম এটাকে বুঝি না, কিছুই বুঝি না. এই জন্যই বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যে কালামে বাক্যে না বুঝে পড়ার মধ্যে কোনো খায়ের নাই, কোনো ভালাই নাই. কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, যেটা উনিও বলছেন এই কথাটা যে কোরআন বুঝে পড়ার অর্থ এই নয় যে আমি নিজে কোরআন শরীফ বুঝতে শুরু করে দিলাম আর নিজে কোরআন শরীফের তফসির কিনা পড়তে শুরু করে দিলাম. না ভাই, কোনো আলেমের কাছে বৈশা কোরআন পাক জিতা কোনো আলেমের কাছ থেকে শিখি, কোনো ভালো আলেমের কাছে বৈশা কোরআন পাক শিখি, যেটুকু আমি নামাজের মধ্যে পড়ি অন্তত পক্ষে এইটুকুও যদি আমি কোনো আলিমের কাছে বসা এটার যদি অর্থ জানে নেই, এটার তফসির বুঝে নেই, আর ওইটাকে ধ্যানে রেখে আমি নামাজের মধ্যে তেলাওয়াত করি, এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে কোরআন তো শিখবো বুঝবো ঠিকই, এটার অর্থ এই নয় যে আমি নিজে নিজেই কোরআন বুঝতে শুরু করে দিলাম. নিজে নিজে কোরআন বোঝা যাবে না, এই জন্য ওলামাদের কাছে খেদমতে হাজির হয়ে তাদের কাছ থেকে কোরআন শিখি এবং কোরআনকে বুঝি, কোরআনের অর্থ তাদের কাছ থেকে জিজ্ঞাসা করি এবং তাদের কাছ থেকে এটার তফসির বুঝি, তারপরে আমি কোরআনকে বুঝে বুঝে পড়ি. এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ কোরআনে পাকে তেলাওয়াতের খুব এহতেমাম করি. বলেন যে ভোর রাত্রে কোরআন তেলাওয়াত করা, ফজরের আগে কোরআনে পাক দেখে দেখে পড়া, এর মধ্যে সবচেয়ে বেশি নুরানিয়াত আর সবচেয়ে বেশি রুহানিয়াত আছে. কোরআনের মধ্যেও আল্লাহ তাআলা বলছেন যে ফজরের সময় যে কোরআন পড়া হয় সে কোরআন বিশেষভাবে আল্লাহ তাআলার কাছে পেশ করা, ইন্না কোরআন আল ফজর কানা মাশহুদা, বলে যে কোরআন ফজরের সময় যেটা পড়ে বলে এটা আল্লাহ তাআলার সামনে আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে পেশ হয়, এই জন্য ওই সময় ফজরের আগে কোরআনকে দেখে পড়া বলে এটার মধ্যে বড় যে নূর এবং বড় আনোয়ারাত আছে। মানে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন এই কথা, বলে আমি মাশায়েখদের যত জিকির যত কিছু আছে ওটার মধ্যে আমি যতখানি রুহানিয়াত এবং আনোয়ারাত পাইছি তার চেয়ে বেশি রুহানিয়াত এবং আনোয়ারাত আমি ফজরের আগে কোরআন শরীফ দেখে পড়ার মধ্যে পাইছি। এই জন্য ফজরের আগে কোরআন শরীফ দেখে পড়া এটার মধ্যে ভারী নুরানিয়াত রয়েছে। যদি আমরা চেষ্টা করি যে আমরা ফজরের আগে কিছু সময় কোরআনকে দেখে দেখে পড়ি, এই জন্য বলেন যে ভাই জিকিরের মধ্যে সবচেয়ে বেশি আহাম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিকির তো হল কোরআন, কোরআনে পাকে তেলাওয়াত করা। তো কোরআন পাককে শিখি এবং কোরআনে পাকে তেলাওয়াতের অভ্যাস বানাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন কোরআন তেলাওয়াতের বড় এহতেমাম করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের কাছে রোজানা যাইতেন, কিন্তু একদিন যাইতে দেরি করলেন। তো আনসাররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন যে সময় আসেন আজকে একটু দেরি করে আসলেন, কারণ কি? হুজুর বললেন যে আমি রোজানা কোরআন তেলাওয়াতের যে পরিমাণ আমার অভ্যাস, যে পরিমাণ আমার নিয়ম, সেটা কিছু বাকি রয়ে গেছিল, তা আমি চাইলাম না যে ওটা ছুঁয়া তোমাদের কাছে আসি, বরং ওইটাকে পুরা করে আসি। ওইটাকে পুরা করতে দেরি হয়ে গেছে, কোরআন পড়া বাকি রয়ে গেছে, নিজের দৈনিক যেটুকু উনি পড়েন এটুকু এখনো পুরা হয় নাই, কেউ ভিতরে আসতে চাইছে, রাসূলুল্লাহ সেসব অনুমতি দেন নাই। বলেন না, এখন তো কোরআন যেটুকু আমার পড়ার আছে দৈনিক ওইটাকে আমি পুরা করতেছি। তো মেরে মহতরাম দোস্ত, দৈনিক কোরআনে পাক পড়ার একটা নিয়ম আমি বানায় নেই যে এই পরিমাণ আমি রোজানা কোরআন শরীফ পড়বো, তো এই যে কোনো মূল্যে ওই পরিমাণ কোরআন শরীফ রোজানা আমি ওইটাকে পুরা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটার এহতেমাম করতেন, সাহাবারাও ওইটার এহতেমাম করতেন। এই জন্য মেরে মহতরাম দোস্ত বুঝব বলেন যে যেমন কোরআন শরীফ পড়বো এবং কোরআন শরীফের তেলাওয়াত করবো এটার এহতেমাম করবো, এমনি ভাবে মেরে মহতরাম দোস্ত সকাল বিকালের যে তসবিহাত আছে তিন তসবিহা আমরা এহতেমামের সঙ্গে আল্লাহর রাস্তায় চলাকালীন বাড়িতে থাকাকালীন সর্বাবস্থায় আমরা এই তিন তসবিহকে আদায় করি, কলমায়ে সোম একশো বার পড়া, এমনিভাবে দরুদ শরীফ সকালবেলায় একশো বার বিকালে একশো বার, এমনিভাবে ইস্তেগফার সকালে একশো বার বিকালে একশো বার, আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফি চাওয়া, বলেন যে এটার ইহতেমাম আমরা করি। আল্লাহ তাআলা তো গুনাহ মাফ করনে ওয়ালা, মানুষ গুনাহ করে আল্লাহ তাআলার কাছে যখন মাফ চায় আল্লাহ তাআলা সেই গুনাহকে তার মাফ করে দেন। এই জন্য মেরে মহতরম দোস্তা বুঝব এই জন্য বলেন যে ইস্তেগফার করি। একজন সাহাবী এসে বলতেছেন, হায় আমার গুনাহ, হায় আমার গুনাহ, হায় আমার গুনাহ, মানে ওনার গুনাহ অনেক বেশি, এ কথা মনে করে উনি খুব আক্ষেপ করতেছেন। আবু যে হায় আমার গুনাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি এই দোয়া পড়ো, আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসা মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইন্দি মিন আমালি, হে আল্লাহ আমার গুনার চেয়ে আপনার মাগফিরাত বেশি, হে আল্লাহ আমার আমলের চেয়ে আপনার রহমতের বেশি আশা করি আমি, তুমি এই দোয়া পড়ো। তিনবার তাকে ওই দোয়া পড়াইছেন। তোমার মহতরম দোস্তা বুজুর্গ, এইরকম ভাবে যে ইস্তেগফার রোজানা ইস্তেগফার করা, আল্লাহ তাআলার কাছে মাফি মাঙ্গা, নিজের মাফ চাওয়া আল্লাহ তাআলার কাছে, এমনি ভাবে মেরে মহতরম দোস্তা বুজুর্গ আল্লাহর রাস্তায় চলাকালীন নিজের মধ্যে বিনয় এবং তাওয়াজ্জু পয়দা করি, নিজের মধ্যে অহংকার যেন পয়দা না হয়, এটার জন্য খেদমত করি আমি, আমি অন্যের খেদমত করি, নিজে কাউর কাছ থেকে খেদমত না নেই। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহর সঙ্গে মানুষের যে সম্পর্ক, বলে যে এই সম্পর্কটা খতম হয়ে যায় যখন মানুষ আল্লাহর কাছ মানুষের কাছ থেকে খেদমত নেয়, তো আল্লাহর সঙ্গে সম্পর্কটা ছিন্ন হয়ে যায়। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আমি অন্যের কাছ থেকে খেদমত নিব না, বরং আমি নিজে অন্যের খেদমত করব। ভাই প্লেট ধুইতে হবে, তো প্লেটগুলো আমি ধুইব, আবার যেরকম ভাবে ঝাড়ু দিতে হবে ঝাড়ু আমি দিয়ে দিব, যত খেদমতের কাজ আছে সব খেদমতের কাজ আমি করব। আর ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদ থেকে মসজিদে কুবাতে যাইতেন, ওই মসজিদকে ঝাড়ু দিবার জন্য। সুমেরা মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে রসুল্লাহ আতুল্লাহ ইসলাম সফরের মধ্যে সাহাবারা খেদমতের কাজ হবে, বলে যে বকরি জবাই করবে কে, এটাকে ছিলবে কে, এটার গোস্ত কে কাটবে, কে পাকাবে, এই সব কিছু সাহাবারা বেটে নিলেন। রসুল্লাহ সাল্লাহ ইসলাম বললেন ঠিক আছে, জঙ্গল থেকে লাকড়ি তালাশ করে আনা, লাকড়ি টোকায় আনা, এই খেদমতটা আমি নিলাম। তো রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের মতো মানুষ যদি আল্লাহর নবী জঙ্গল থেকে লাকড়ি টোকায় আনার খেদমত নেন তা আমরা কে ভাই? এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, যত আমরা খেদমত করব তত আমাদের মধ্যে বিনয় আসবে, তাওয়াজ্জু পয়দা হবে, যেটা আল্লাহ তাআলার কাছে বড় পছন্দনীয়। আর তাকাব্বুর খতম হয়ে যাবে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার কথা শুনলাম, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা শুনলাম, খোদ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খেদমতের কাজ নিতেন নিজের জিম্মায়। এই জন্য আমি আল্লাহর রাস্তায় চলাকালীন খেদমতের কাজ নিজের জিম্মায় নিব, তো এতে আমার ভিতরে তাওয়াজ্জু পয়দা হবে, আমার ভিতরে বিনয় পয়দা হবে। এমনি ভাবে মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে ভাই, এই আল্লাহ রাস্তায় চলাকালীন নিজের ভিতরে ইখলাস পয়দা করব, আল্লাহকে রাজি করার জন্যই সব আমলকে করব, দুনিয়ার কোনো গরজ দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই। বলে যে মানুষকে দেখাইবার জন্য রিয়াকারি করে, বলে যে সামান্যতম রিয়াকারিও শিরক, আল্লাহর সঙ্গে শরিক করা, আল্লাহর সঙ্গে শরিক করলে যেরকম গুনাহ হয় বলে শিরকের গুনাহ, শিরক হয়ে গেল যখন আমি মানুষকে দেখাইবার আল্লাহ ছাড়া আর কাউকে দেখাইবার নিয়ত করলাম। এই জন্য কাউকে দেখাইবার নিয়ত করব না, কারোর কাছ থেকে প্রশংসা নেওয়ার নিয়ত করব না, শুধু আল্লাহকে রাজি করার নিয়ত করব, আল্লাহকে খুশি করার নিয়ত করব, সব আমলের মধ্যে এটার মস্ক করব, এটাকে নিজের ভিতরে পয়দা করার জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে প্রত্যেক আমলের মধ্যে নিজের নিয়তকে সহি করব। লায়ানি বাতো সে আপনা আপকো বহুত বচানা হে, ইয়ে ইবাদত ওর ইজতেমা আমাল কা আসর বিলকুল খতম কর দেতি হে, লায়ানি বাতো কা বড়া নুকসান হে, ইসলিয়ে আপনা আপকো লায়ানি বাতে ক্যা হে, ও হে জিসসে দুনিয়া আর আখিরত কা কোই ফায়দা না হো, বলকে মেরে দোস্তো আজিজো সাহাবী শাদাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আন সিরফ ইতনা ফরমায়া কে লা দসরখান লা দিল বহলানে, উনকে শাগিরদো নে কাহা সাহাবি সে কে আপনে এসা জুমলা কাহা হে কে হামনে আপকি জুবান সে এসা কবি নাহি সুনা কে আপ এসি জুবান সে বাত নিকালনে জিসকা কোই ফায়দা নাহি, ইসকো ভি বলায়ানি সমঝতে থে, বলকে ইসসে জ্যাদা কি বাত ইয়ে হে মে আর্জ করু, এক সাহাবি উহুদ কে ময়দান মে শহীদ কিয়ে গয়ে, উনকে জানাজে কো উঠা কর উনকে ঘর লায়া গয়া, আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন সাহাবি কে ঘর ওয়ালোন কি তসাল্লি কে লিয়ে ঘর তশরীফ লে গয়ে, উনকি ওয়ালিদা আপনে বেটে কে চেহরে সে মিটি পোঁছ রহি থি আর কে রহি থি কে এ মেরে বেটে এতিয়ে জন্নত মুবারক হো, আর জন্নত মে ক্যা শক হে কে সাহাবি উহুদ কে ময়দান মে শহীদ হয়ে কাফির কে হাতো মারে গয়ে, উনকি ওয়ালিদা নে কাহা কে তুমে জন্নত মুবারক হো, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে উনকি ওয়ালিদা সে কাহা তুমনে ইনকো জন্নতি কেসে কহ দিয়া, তুমে ক্যা মালুম কে ইনহোনে লায়ানি বাতে কি হো আল্লাহ কে রাস্তে মে নিকল কর, তুমনে কেসে জন্নতি কহ দিয়া ইনকো, হালাকে শহীদ কিয়া গয়া উহুদ কে ময়দান মে, শুহাদা উহুদ কা বড়া দর্জা হে আল্লাহ কে ইয়াহ, আপনে ফরমায়া উনকি ওয়ালিদা সে তুমনে কেসে কহ দিয়া কে ইয়ে জন্নতি হে, তুমে ক্যা মালুম কে ইসনে আল্লাহ কে রাস্তে মে নিকল কর লায়ানি বাতে কি হো, ইসে মেরে দোস্তো আজিজো আপনে আপকো লায়ানি বাতো সে বহুত বচানা হে। সবসে বড়ি লায়ানি তো এই মোবাইল হে জিসকো জবাত মে লেকর সাথি ফিরতে হে, মেরে দোস্তো আজিজো জিতনা ফহশ আর হারাম ইসকে জরিয়ে সে ওজুদ মে আয়া হে খুদাই কি কসম, জব সে দুনিয়া কায়েম হুই হে আব তক ইসসে জ্যাদা ফহশ কোই চিজ মুসলমানো কে পাস নাহি আয়ি, তসবীরো কা লেনা এসা আম হো গয়া, জবকে সহি হাদিস হে হর তসবীর লেনে ওয়ালা জাহান্নাম মে জায়েগা, হর তসবীর লেনে ওয়ালা জাহান্নাম মে জায়েগা, ইস বাত কো আচ্ছি তরহ সুন লো আর হর এক কো ইয়ে বাত পৌঁছা দো, হর তসবীর লেনে ওয়ালা জাহান্নাম মে জায়েগা, ইয়ে হাদিস মুতলক হে, ইসমে কোই তফসীল নাহি হে কি কিস তরহ তসবীর কা লেনা জাহান্নাম মে লে জায়েগা, কিস তরহ তসবীর কা লেনা জাহান্নাম মে নাহি লে জায়েগা, হাদিস মুতলক হে, কুল মুসাররিন ফিন নার, হর মুসাররির জাহান্নাম মে জায়েগা। উলামা নে সির্ফ পাসপোর্ট কে লিয়ে তসবীর কো وہ بھی بڑی بڑی مجبوری میں حلال کیا ہے, جائز قرار دیا ہے, ورنہ بعض علماء کا نزدیک تو یہ بھی جائز نہیں ہے, بعض نزدیک یہ بھی جائز نہیں ہے. میرے دوست عزیزوں, یہ بیماری کام کرنے والوں میں بھی اور اس میں عام ہو گئی ہے کہ تصویر لینے کو سمجھتے ہیں کوئی بڑا گناہ نہیں ہے, حالانکہ تصویر لینے والے کو قیامت کے دن مکلف کیا جائے گا کہ یہ تصویریں جو نے لی ہیں اس میں روح ڈال, وہ روح نہیں ڈال سکے گا, کہ روح ڈالنا صرف اللہ کا کام ہے, اللہ تعالیٰ ایسے لوگوں کو جہنم میں ڈالنے والے ہیں کہ حدیث مطلق ہے ہر مصور جہنم میں جائے گا. اس لیے میرے دوستو عزیزوں, اس گناہ سے توبہ کرو اور آئندہ کے لیے اس گناہ سے اپنے آپ کو بچاؤ. یہ گناہ عام ہو گیا ہے, یہ کہتے ہیں کہ یہ وہ نہیں ہے. سنو میری بات دھیان سے, حکم کیا مدار, حکم کا مدار صنعت پر نہیں ہے, حکم کا مدار ٹیکنالوجی پر نہیں ہے, حکم کا مدار حدیث پر ہے. آپ نے صاف فرما دیا ہر مصور جہنم میں جائے گا. میں تو سوچتا ہوں کہ ہمارے ساتھ پتہ نہیں فرشتے ہوتے ہیں یا نہیں ہوتے. حضرت اکرم صلی اللہ علیہ وسلم کے گھر کے حضرت اکرم صلی اللہ علیہ وسلم کے گھر میں جبرائیل آیا کرتے تھے, صبح شام آتے تھے قرآن کی وحی لے کر, لیکن ایک ایسا وقت آ گیا کہ جبرائیل نے حضرت اکرم صلی اللہ علیہ وسلم گھر میں آنا بند کر دیا. باہر آتے ہیں جبرائیل آپ کو باہر بلاتے اور باہر بلا کر وحی آپ تک پہنچاتے اور چلے جاتے. آپ نے فرمایا جبرائیل تم پہلے گھر میں آ کر ہمیں ہم سے وحی گھر میں آ کر پہنچاتے تھے, تم نے ہمارے گھر میں آنا کیوں چھوڑ دیا؟ حضرت جبرائیل نے فرمایا کہ یا رسول اللہ, ہم فرشتے ہیں, ہم اس گھر میں داخل نہیں ہو سکتے جس گھر میں کتا ہو یا تصویر ہو, ہم اس گھر میں داخل نہیں ہوتے. آپ نے فرمایا جبرائیل میرے گھر میں تصویر بھی نہیں کتا بھی نہیں. حضرت جبرائیل نے فرمایا کہ نہیں, ہم اس گھر میں داخل نہیں ہوتے جس میں تصویر ہو یا کتا ہو. جبرائیل آئے اور باہر سے ہی ملاقات کر کے چلے گئے. آپ نے آئے گھر میں دیکھا کئی تصویر نظر نہیں آئی, پھر جبرائیل نہیں آئے. آپ نے فرمایا جبرائیل تم کیوں نہیں آتے ہمارے گھر میں؟ جبرائیل نے عرض کیا کہ ہم اس گھر میں داخل نہیں ہوتے جس میں تصویر یا کتا ہوتا ہے. آپ نے گھر میں جا کر دیکھا تو آپ کے گھر کے دروازے پر چھوٹی چھوٹی تصویریں گھوڑے کی شکل کی بنی ہوئی تھی. آپ صلی اللہ علیہ وسلم نے اس پردے کو اتارا, اس کو پھاڑ کر پھینکا. جبرائیل پھر بھی گھر میں نہ آئے. آپ نے فرمایا جبرائیل اب کیوں نہیں آتے ہو؟ میں نے تصویر ختم کر دی ہے. جبرائیل نے عرض کیا ہم اس گھر میں داخل نہیں ہوتے جس میں گھر میں کتا ہوتا ہے. آپ نے فرمایا جبرائیل میرے گھر میں کہیں کتا نہیں ہے. آپ نے گھر میں, گھر اتنا بڑا نہیں تھا, ایک کمرہ جس میں آپ صلی اللہ علیہ وسلم قیام فرماتے تو حضرت عائشہ پیر پھیلا لیتی, آپ سجدہ کرتے حضرت عائشہ پیر موڑ لیتی. اتنے تنگ کمرے میں کتا کہاں داخل ہو جائے گا, کہاں چھپ جائے گا؟ فرمایا جبرائیل میرے گھر میں کتا نہیں ہے. فرمایا نہیں نبی جی, ہم اس گھر میں داخل نہیں ہوتی جس میں کتا ہوتا ہے. آپ صلی اللہ علیہ وسلم تلاش کرایا تو ایک کتے کا بچہ وہ چارپائی کے نیچے سے نکلا. آپ صلی اللہ علیہ وسلم نے اس کو نکالا. جبرائیل نے فرمایا اب ہم آپ کے گھر میں آ سکتے ہیں. اندازہ کریں آپ کا گھر جبرائیل اللہ کی طرف سے وحی لے کر آئے, لیکن صرف پردے کے اوپر ایسی تصویریں گھوڑے کی بنی ہوئی جو زیادہ واضح بھی نہیں تھی. جب جبرائیل آپ کے گھر میں نہیں آ سکتے تصویر ہونے کی وجہ سے, تو میرے دوست عزیزوں ہمارے ساتھ فرشتوں کا اختلاط کیسے ہو سکتا ہے؟ ہماری نمازوں میں, ہمارے گھروں میں, ہماری مجلسوں میں فرشتوں کا نزول کیسے ہو سکتا ہے جب محمد صلی اللہ علیہ وسلم گھر میں فرشتہ داخل نہیں ہو رہا ہے صرف اس لیے کہ آپ کے گھر میں تصویر ہے؟ کام کرنے والوں سے لے کر عوام تک خبر نہیں کتنی تصویریں اپنے موبائلوں کے اندر بھر کر رکھے ہوئے ہیں, سمجھتے ہیں کہ فرشتوں کا نزول ہوگا. نہیں میرے دوست عزیزوں, ہم بڑی رحمتوں سے محروم ہیں, بڑی رحمتوں سے محروم ہیں. اس لیے تبلیغ ہے, تربیت نہیں ہے, کیونکہ حرام کام کرتے ہوئے کام دعوت کے کام میں لگے ہوئے ہیں, حرام کام کرتے ہوئے دعوت کے کام میں لگے ہوئے ہیں. میں عرض کر چکا ہوں کہ تصویر کا لینا حرام ہے, تصویر کا لینا یقیناً حرام ہے. کسی بھی آلے کا حکم ٹیکنالوجی پر نہیں ہے, بلکہ ہر آلے کا حکم اس پر ہے جس سے وہ عمل کیا جا رہا ہے. تصویر کو ہمیشہ حرام کہا گیا ہے, یہ بات نہیں ہے, کیونکہ اہل باطل چیزوں کی شکلیں بدل کر کہیں گے. خود حدیث میں آتا ہے فرمایا اللہ اکرم صلی اللہ علیہ وسلم نے کہ ایک زمانہ وہ آئے گا کہ حرام کی شکلیں بدل دی جائیں گی, لوگ کہیں گے یہ حرام ہے, یہ حرام ہے, وہ حلال تھا, وہ حرام تھا, یہ حلال ہے. حالانکہ شکل بدلے گی, حکم نہیں بدلے گا. میرے دوست عزیزوں, اس لیے آپ حضرت اس کا عزم کر لیں, اس کا عزم کر لیں اور یہ یاد رکھیں کہ ہر تصویر لینے والا جہنم میں جائے گا, چاہے وہ تصویر کسی بھی طریقے سے لیتا ہو. تو میرے محترم دوست بزرگوں, بولے جی بھائی اللہ راستہ ہمارا بہری دیسی, بولے جی لایانی کاش تھی ہمارا ادھر دیکھا ہمارا بیچے تھکوں. لایانی بولے ہل যে এমন কাজ এমন কথা না দুনিয়ার কোনো ফায়দা না আখিরাতের কোনো ফায়দা, এমন কাজকে লায়ানি কাজ বলে. তো এই লায়ানি কাজ এমন বলে যে এমনি তো শুনতে মনে হয় যে ভাই দুনিয়ারও ফায়দা নেই আখিরাতেরও ফায়দা নেই তো ক্ষতি দেখি, বলে না বলে যে এই লায়ানি জিনিসটা বলে যে মানুষের আমলের সমস্ত শক্তিকে খতম করে দেয় এবং এটা রাজ্য স্বভাবকে খতম করে দেয়। লায়ানি কাজ সমস্ত আজর স্বভাবকে খতম করে দেয়। মানুষ বড় বড় নেক আমল করে, ওই লায়ানি কাজ তার ওই নেক আমলের আজর স্বভাবকে খতম করে দেয়। এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাস্তায় বেরিয়ে দিছি, জামাতে বেরিয়েছি, জামাতে শিখে আছি, কত উঁচা কাজ, কত বড় আজর স্বভাবের জিনিস লায়ানি কাজের দ্বারা আমার সব আজর স্বভাব খতম হয়ে যাবে। বলেন যে ভাই হজরত সাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন যে একজন সাহাবী তো উনি সাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন যে উনি বলতেছেন একদিন, উনি একজন সাহাবী, উনি একদিন বলতেছেন যে দস্তরখান আনো একটু মন ভুলাই আর মনে আনন্দ করি। বলে যে এরকম একটা কথা শুধু খালি উনি বলছেন, তো ওনার সঙ্গে ওনার ছাত্ররা যারা ছিলেন তারা বললেন যে আপনার মতো সাহাবি আপনার কাছ থেকে জীবনে আমরা এরকম কথা শুনি নাই, এমন একটা কথা আপনি আজকে বললেন যে কথাটার কোনো অর্থ নাই, আর যে কথাটা এরকম আপনার মতো মানুষের মুখ থেকে এরকম কথা আশা করা যায় না, যে দস্তরখান আনো যে একটু মন ভুলাই অর্থাৎ খাওয়া দাওয়া করি আনন্দ করি। বলে এটা তো একজন সাহাবির জন্য এমন কথা সাজে না। তো মেরা মহতরম দোস্ত বুজুর্গ, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন লায়ানি জিনিসটিকে পরহেজ করতেন, আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন সাহাবি উহুদের ময়দানে শহীদ হয়েছেন, ওনার লাশ উঠে ঘরে আনা হলো আর ওনার চেহারার মধ্যে মাটি ইত্যাদি লাগানো ছিল, ওনার মা চেহারা থেকে মাটি সরাইতেছিলেন আর বলতেছিলেন যে বেটা তোমার জন্য জান্নাত মোবারক হোক। রাসূলুল্লাহ সাল্লাম সেখানে উপস্থিত ছিলেন, হুজুর বললেন যে তুমি কি করে বললে যে তোমার ছেলে ছেলের জন্য জান্নাত মোবারক হোক, তুমি কি জানো হয়তো সে কোন লায়ানি কাজ করে থাকবে, এই যে জামাতে গেছিল আল্লাহর রাস্তায় ওহদের ময়দানে জিহাদের জন্য গেছিল সেখানে কোন লায়ানি কাজ করে থাকবে, তো এই লায়ানি কাজের কারণে তার এই সমস্ত সবকিছু সব কষ্ট সব মেহনতের আজর স্বভাব খতম হয়ে যাবে। বলে তুমি কি জানো, তুমি তো জানোই না হয়তো সে কোনো লায়ানি কাজ করছে। এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ, বলে যে আল্লাহর রাস্তায় যখন আমরা চলি তো ওইখানে এটারও অভ্যাস করি, এটাও মস্ক করি যে আমার দ্বারা যেন কোনো লায়ানি কাজ এবং কোন বেফায়দা বেহুদা কাজ, না দুনিয়ার কোনো ফায়দা না আখিরাতের কোনো ফায়দা, এমন কোন কাজ আমার দ্বারা না হয়। উনি বলেন যে ভাই আজ সবচেয়ে বড় লায়ানি হল কি, বলে যে এই মোবাইল আসছে, বলে যে এই মোবাইল নিয়ে জমাতে চলতেছি, বলে এটা সবচেয়ে লায়ানি কাজ। বলে যে দুনিয়াতে আজ পর্যন্ত এই মোবাইল আবিষ্কার হওয়ার আজ পর্যন্ত দুনিয়াতে এত ফহস আর এত অশ্লীলতা আর এত নির্লজ্জতা দুনিয়াতে এরকম ভাবে আসে নাই, যখন এই মোবাইল আসছে তখন যত নির্লজ্জতা আর যত অশ্লীলতা দুনিয়াতে ছড়াইছে। এই জন্য মেরে মহতরম দোস্ত বলে যে এই মোবাইল বলে যে এটার ভিতরে সব রকমের যে সব রকমের অশ্লীলতা এর মধ্যে আছে আর মানুষের মধ্যে অশ্লীলতা ছড়ায়। এই মোবাইল সবচেয়ে বড় লায়ানি জিনিস, আর এই মোবাইল দিয়ে মানুষ ছবি তোলে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, উনি বলেন যে ভাই ছবি তোলা তো হারাম সমস্ত ওলামাদের নজদিক। বলে যে মানুষের নতুন নতুন আবিষ্কার টেকনোলজি পরিবর্তন হইতে পারে, নতুন নতুন টেকনোলজি আসতে পারে, নতুন নতুন পদ্ধতি আবিষ্কার হইতে পারে, মেরে মহতরম দোস্ত বুজুর্গ ওই নতুন পদ্ধতির উপরে শরীয়তের হুকুম নয়, শরীয়তের হুকুম তো আসল জিনিসের উপরে। বলে যে এখন মনে করেন বিভিন্ন জিনিসের মধ্যে বলে ভাই এটা তো আগের মতো না, এই এখন আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই, যদিও উনি বলেন নাই যে ভাই কেউ যদি এখন সুদকে ইন্টারেস্ট বলে আর সুদের জন্য অন্যরকম, তরিকা এখতিয়ার করে, বলে সুদ আগের জমানায় যেটাকে সুদ বলতো এখন তো ওই রকম নাই, কাজে এটা সুদ নয়, এটা পদ্ধতি পরিবর্তন হওয়ার কারণে হুকুম পরিবর্তন হবে না। এমনি ভাবে মেরে মহতরাম দোস্তা বুজুর্গ বলে যে ছবি তোলা, বলে যে এখন তো মোবাইল দিয়ে ছবি তোলা যায়, আগে তো মানুষ হাতে আঁকতো, বলে যে হাতে আঁকা তো হয় না, আরে এটা ছবি তো মোবাইলের ভিতরে মিশে যায় এবং মোবাইলের মধ্যে থাকে না। তো মেরে মহতরাম দোস্তা বুজুর্গ পদ্ধতি এবং টেকনোলজি পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু হুকুম পরিবর্তন হয় নাই। হুকুম কি বলে যে ছবি উঠানো হারাম, এবং ছবি উঠানেওয়ালা জাহান্নামে অবশ্যই যাবে, ছবি উঠানেওয়ালা হামেশা অবশ্যই জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। এই জন্য মেরে মহতরাম দোস্তা বুজুর্গ কেয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ছবি উঠানেওয়ালাকে, পানির ছবি উঠানেওয়ালাকে আল্লাহ তাআলা বলবেন যে এর মধ্যে রুহ দাও, রুহ দাও, জান দাও তুমি, রুহ দেওয়ালা তো, রুহ দিবার মালিক তো একমাত্র আল্লাহ তাআলা, কোন মানুষ রুহ দিতে পারে না। মেরে মহতরাম দোস্তা বুজুর্গ কাল কেয়ামতের ময়দানে ওই ছবি উঠানেওয়ালা তাকে একথা হুকুম দেওয়া হবে, বলা হবে তুমি যে ছবি আঁকছো অথবা ছবি উঠাইছো এটার মধ্যে তুমি জান দাও, রুহ ঢালো। মেরে মহতরাম দোস্তা বুজুর্গ একথা মনে না করি বলে যে ভাই আগের পদ্ধতি ছবি উঠাইবার তো এখন রয় নাই, এখন তো নতুন নতুন পদ্ধতিতে ছবি উঠানো হইতেছে। মেরে মহতরাম দোস্ত পদ্ধতি বদল হইতে পারে অথবা এর যন্ত্র ভিন্ন হইতে পারে, আগে এরকম যন্ত্র ছিল না এখন এরকম যন্ত্র হয়েছে, মেরে মহতরাম দোস্ত নতুন যন্ত্র অথবা নতুন পদ্ধতি, এটার উপরে কোনো হুকুম নয়। হুকুম তো হলো আসল হুকুমের উপরে যে ছবি উঠাইতেছি আমি, এই ছবি উঠানো হারাম এবং ছবি উঠানো নিষেধ। মেরে মহতরাম দোস্ত কাল কেয়ামতের ময়দানে সবচেয়ে বেশি কঠিন আজাব ছবি উঠানেওয়ালাকে হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, যেহেতু সে ওই তার ছবির উপরে ছবির মধ্যে জান দিতে পারবে না, কাজেই তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জন্য মেরে মহতরাম দোস্তা বুজুর্গ উনি বলেন যে ভাই যে আল্লাহর রাস্তায় চলতেছি, বলে যে এইখানে এই যে মোবাইল সঙ্গে নিতেছি এটাই হল সবচেয়ে বড় লায়ানি, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আমরা এই মোবাইল সঙ্গে না নেই এবং এটাকে কোন আল্লাহর রাস্তায় চলাকালীন কোন ব্যবহারই না করি। ভাই বলতেছেন যে ভাই দেখেন ছবি উঠানোটা কত বড় ইয়ে জিনিস, বলে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিব্রাইল আলাইহিস সালাম আসতেন, বলে যে আমাদের কাছে আমাদের সঙ্গে ফেরেশতা আছে কিনা, যে রহমতের ফেরেশতা আমাদের ঘরে ঢুকে কিনা সন্দেহ আছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, বলে যে ওনার কাছে জিব্রাইল আলাইহিস সালাম বলে যে ওহি নিয়ে আসতেন ওনার ঘরে, ওহি উনি ঘরে থাকা অবস্থায় তার উপরে ওহি নাজিল, তাকে ওহি পৌঁছাইতেন আল্লাহ তাআলা। তো মেরে মহতরম দোস্ত একবার জিব্রাইল আলাইহিস সালাম ঘরে ঢুকতেছেন না, বরং বাইরে দাঁড়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইরে আয়না ওহি দিতেছেন। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না জিব্রাইল আপনি তো ঘরে এসে ওহি দিতেন, এখন কেন আপনি বাইরে থেকে আমাকে ওহি দিয়েছেন, ঘরে আসেন না কেন? বলেন যে জিব্রাইল আলাইহিস সালাম বললেন যে আমরা এমন, আমরা ফেরেশতা, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা এমন ঘরে ঢুকি না যেই ঘরে ছবি এবং কুকুর থাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার ঘরে তো কোনো কুকুর নাই অথবা আমার ঘরে তো কোনো ছবি নাই, কিন্তু জিব্রাইল আলাইহিস সালাম ওই কথাই বললেন যে যেই ঘরে ছবি আছে আমরা সেই ঘরে ঢুকি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে বহুত ভালো করে দেখলেন, কোথাও কোনো ছবি দেখা যাইতেছে না, কোথাও কোনো ছবি তো নাই। জিব্রাইল আলাইহিস সালাম পরবর্তীবার আসলেন, এবার উনি ঘরে ঢুকতেছেন না, বলে যে ঘরে তো আমার কোনো ছবি নাই। জিব্রাইল আলাইহিস সালাম একই কথাই বলতেছেন যে যে ঘরে ছবি থাকে আমরা ঢুকি না ওই ঘরে। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক তালাশ করলেন, দেখলেন যে ঘরের যে পর্দা আছে ওই পর্দার মধ্যে খুব ছোট ছোট বুঝেই যায় না ঘোড়ার ছবি, এরকম বুঝেই যায় না যে এত ছোট ছোট। মেরে মহতরম দোস্তা বুজুর্গ যখন এরকম ভাবে এটাকে দেখলেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পর্দাকে ছিঁড়ে একেবারে ঘর থেকে বের করে দিলেন। কিন্তু এরপরে জিব্রাইল আলাইহিস সালাম আসলেন, এবারও উনি ঘরে ঢুকতেছেন না। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে ছবি তো ফেলে দিছি, এবার তো ঘরে আসেন। জিব্রাইল আলাইহিস সালাম বললেন যে আমরা ওই ঘরে ঢুকি না, যে ঘরে ছবি আর কুকুর থাকে, মানে হুজুর সাল্লাহ ইসলামের ঘরে ছবি তো বাইর করেই দিছে, ছবি তো শেষই করে দিছে, আবার এখন কুকুর কি করে আসবে? বলে ঘরই তো এত ছোট যে রসুল্লাহ সেসব নামাজ পড়লে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকে পাও গুটায় নিতে হইতো সেজদা করার জন্য, রসুল্লাহ সেসব সেজদা করার জন্য পাও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পাও গুটায় নিতেন। মানে এত বড় কোনো ঘর ছিল না, ছোট্ট ঘর ছিল, যে একজন সেজদা করলে আরেকজনকে আরেকজন লম্বা হইয়া পাও মিলা শুইতেই পারে না। তো এখানে আবার কি করে কুকুর আসবে, কুকুর ঢুকার কি সুযোগ আছে এখানে? কিন্তু জিব্রাইল আলাইহিস সালাম ঘরে ঢুকতেছেন না, আবার দেখছেন যে যে ঘরে ছবি আর কুকুর থাকে আমরা সেই ঘরে ঢুকি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু খুব তালাশ করলেন, তালাশ করতে করতে দেখলেন যে এই চকির নিচে কোনার মধ্যে একটা কুকুরের বাচ্চা আছে। তো মেরা মহতরম দোস্তা বুজুর্গ ওই কুকুরের বাচ্চাকে বের করে দিলেন, তো জিব্রাইল আলাইহিস সালাম ঘরে আসলেন। এই জন্য মেরা মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে ভাই এই ছবি তো এত ইয়ে জিনিস যে আমাদের ঘরে রহমতের ফেরেশতা কি করে আসবে, ঘরের মধ্যে আমরা ছবি রেখে দিছি। আর মেয়ে মহতরম দোস্তা বুজুর্গ ছবি উঠাইতেছি তো আমাদের সঙ্গে ফেরেশতা কি করে থাকবে, আমরা আল্লাহর রাস্তায় চলতেছি। এই জন্য মেয়ে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে এই ছবি উঠানো থেকে আমরা ছবি একদম বিলকুল না উঠাই। আর এরকম ভাবে কোন এই সমস্ত যন্ত্র বলে যে যন্ত্রের উপরে কোন যন্ত্র পরিবর্তন হওয়ার কারণে, নতুন নতুন আবিষ্কারের কারণে হুকুম পরিবর্তন হবে না, হুকুম তো ওইটাই আছে যে ছবি উঠাবে তাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন তোমার এই ছবির ভিতরে জান ঢালো, সে জান ঢালতে পারবে না, তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। সিয়াসি বাতোঁ সে ইখতিলাফি মাসাইল মে হামে নাহি পড়না, আপনে আপ কো ইসসে বহুত বাচানা হ্যায়। হামারি জুবান পর সির ইয়া আখিরাত কে তাজকিরে ইয়া আল্লাহ কা যিকর, এক এক ফর্দ কো জাকার দাওয়াত দো আর আখিরাত কা ফিকর হর এক কে আন্দর পয়দা করো। আপনে আপ কো সিয়াসি বাতোঁ সে বহুত বাচানা হ্যায়, ইখতিলাফি মাসাইল মে নাহি পড়না হ্যায়, মাসাইল উলামা সে ইনফিরাদি তৌর পর মালুম করেন। হামারা তো কাম ইয়ে হ্যায় হর ঈমান ওয়ালে কে আন্দর দীন কি রাগবত পয়দা হো, কিসি সিয়াসি মসলে মে বোলনা ইয়া ইখতিলাফি মসলে মে পড়না ইয়ে হামারা কাম না হো, আপনা ওয়াক্ত ইন্তেহাই ইয়াকসুই কে সাথ করনে ওয়ালে আমাল কে আন্দর হি গুজারনা হ্যায়, হাম আল্লাহ কে রাস্তে মে ইসলিয়ে নিকল রহে হ্যায় তাকি ইয়ে চিজ হামারে আন্দর পয়দা হো। আল্লাহ রাব্বুল ইজ্জত নে আপনে রাস্তে কে জোহদ পর হিদায়াত কে ওয়াদা তাকীদ সে ফরমায়া হ্যায়, হামে ইসকা ভি ইয়াকিন হো আপনে দিল মে কি হ্যাঁ আল্লাহ কে কুরব কা দাওয়াত ইলা আল্লাহ সে বেহতর কোই জরিয়া নাহি হ্যায়। মেরে মোহতরম দোস্তো আজিজো, যাহা তক হো সকে আল্লাহ কে রাস্তে মে পেদল চলনা, ইসলিয়ে কে আল্লাহ কে রাস্তে মে পেদল চলনা জাহান্নাম কি আগ কো হারাম কর দেতা হ্যায়। দো আমল সবসে জিয়াদা আল্লাহ কে গুসসে কো ঠান্ডা করনে ওয়ালে হ্যায়, এক মসজিদো কা আবাদ করনা আমাল আর ঈমান ওয়ালোঁ সে, আর এক আল্লাহ কে রাস্তে মে পেদল চলনা, ইয়ে দো আমল সবসে জিয়াদা আল্লাহ কে গুসসে কো ঠান্ডা করনে ওয়ালে হ্যায়। হাদিস মে আতা হ্যায় মসজিদ কে আবাদ করনে ওয়ালে কি ওজহ সে আল্লাহ উস আযাব কো টাল দেতে হ্যায়, আজাব কা আনা আল্লাহ নে তয় কর দিয়া হ্যায়। হাদিস মে আতা হ্যায় আল্লাহ কে রাস্তে মে পেদল চলনা জাহান্নাম কি আগ কো হারাম কর দেতা হ্যায়, যো আল্লাহ কে গুসসে কা সবসে বড়া মৌকা হ্যায় জব ও জাহান্নাম হারাম কর দি জাতি হ্যায় আল্লাহ কে রাস্তে মে পেদল চলনে সে। তো ইস ওয়াক্ত যো আল্লাহ কে গুসসে কা মজাহির ফসাদাত কে হালাত কে কি শকল মে পেশ আ রহে হ্যায় মেরে দোস্তো আজিজো, সবসে জিয়াদা আল্লাহ কে গুসসে কো ঠান্ডা করনে ওয়ালা ইয়ে আমল আল্লাহ কে রাস্তে মে পেদল চলনা হ্যায়। ইস তরহ হামে আল্লাহ কে রাস্তে মে জাহান তক হো সকে পেদল চলো, সওয়ারি না হোনে কি ওজহ পেদল চলনা নাহি হ্যায়, সাহাবা সওয়ারি হোনে কে বাবজুদ পেদল চলতে থে কিউকি উন্হে সিখলায়া গয়া থা কি আল্লাহ কে রাস্তে পেদল চলনে জো গুবার উড়েগা ইস গুবার কে বকদর হর ঈমান ওয়ালে কো কিয়ামত মে মুশক দিয়া জায়েগা, আল্লাহ কে রাস্তে পেদল চলনে জো গুবার উড়েগা ইস গুবার কো জন্নত মে জন্নত জায়গা হুসন কো বড়ানে কে লিয়ে বতৌর পদর কে ইস্তেমাল কিয়া জায়েগা। খুব ফজায়েল আল্লাহ কে রাস্তে মে নিকলনে কে কিতাবো মে খুব পড়ো, হযরত নে মুন্তখাব হাদিস মে আল্লাহ কে রাস্তে মে নিকলনে কে ফজায়েল মে বহুত সি হাদিসে জমা ফরমাই হ্যায়, সাহাবা কে নকল হরকত কে ফজায়েল ওয়াকিআত আপস মে খুব দোহরাও, হায়াত সাহাবা বার বার পড়নে কে লিয়ে ইসলিয়ে কহতা হুঁ তাকে দায়ানা জজ্বে কে সাথ আল্লাহ কে রাস্তে মে নিকলে। হর জাদিস কি কোশিশ করে কে উসকে ইনফরাদি মুতালে মে হায়াত সাহাবা হামেশা রহে তাকে হামারি নকল হরকত সাহাবা ইকরাম কে নকল হরকত কে মুশাবে হো জায়ে, জিতনা উনকে মুশাবে হোগি ইসি খবর আল্লাহ কি তরফ সে মাগফিরাত কা তরবিয়ত কা হিদায়াত কা আর তাজকিয়া কা আল্লাহ কি তরফ সে ওয়াদা হ্যায়। ইস তরহ হামে আল্লাহ কে রাস্তে মে নিকল কর এক এক আমল কে জিস জো তকলিফ পেশ আয়ে جو تکلیف پیش آئے فوراً صحابہ کی تکالیف میں تلاش کرو, جو ناگواری پیش آئے فوراً حدیث میں اس کا اجر تلاش کرو کہ بیماری پر کیا ملے گا, سر کے درد پر کیا ملے گا, اللہ کے راستے کی موت پر کیا ملے گا, فوراً تلاش کرو. جیسے سر میں درد ہو فوراً یاد تلاش کرو کہ سر کے درد سے متعلق حدیث میں اللہ کے راستے کے سر کے درد پر کیا اجر ہے, کہ حدیث میں آتا ہے پچھلے سارے گناہ معاف کر دیے جاتے ہیں. ایک مرتبہ بھی اگر سر میں درد ہو جائے, بخار ہو جائے تو ایسا ہو جاتا ہے, اس کے معنی اس کو عاجز نہ ہو, قدم قدم پر فضائل خوب دیکھو خوب دیکھو, اور اللہ کے راستے کی نقل حرکت کے فضائل خوب بیان کرو. میں اس کا رہا تھا کہ یہ بات نہیں کہ سواری نہیں ہے تو بدل جائیں گے, صحابہ سواری ہوتے ہوئے اللہ کے راستے پیدل چلے ہیں. ہمیں اس طرح اللہ کے راستے میں ان فضائل کی دھیان کے ساتھ نکلنا ہے اور امیر کی اطاعت کے ساتھ چلنا ہے. دیکھو نگاہیں نیچی ہوں, زبان پر کلمہ ہو, جب کسی سے بات کرو تو اپنا ساتھی اپنا ذکر چھوڑ کر متکلم کی بات کو دھیان سے سنیں. یہ گشت کا سب سے بنیادی اصول ہے. یہ نہیں کہ سب ذکر میں لگے ہوئے ہیں ایک بات کر رہا ہے, اپنا ذکر چھوڑ کر متکلم کی بات کا سننا, یہی اس وقت کا ذکر ہے. جس سے بات کر رہے ہو اس کی دنیا کو ہرگز نہ دیکھو, اس کی دنیا کو حقارت کی نظر سے دیکھنا, لیکن زبان سے حقارت بیان نہ کرنا, کہ اس کے دل میں تو اپنی چیز کی محبت ہے, تمہاری دعوت اس کو نفرت ہو جائے گی اگر تم نے اس کی چیز کی برائی بیان کی. دل سے تو اس کی دنیا کو حقارت کی نظر سے دیکھو, لیکن زبان سے اس کی حقارت کو ظاہر نہ کرنا. اس طرح ہمیں ایک ایک سے جا کر ملاقات کرنی ہے, ایک ایک کو دعوت دینی ہے. ہم بس میں ٹرین میں جس سواری بھی سفر کریں, میں نے عرض کرتا ہوں کتاب ہر ایک کے پاس اپنی الگ ہو, تاکہ افرادی مطالعے میں بھی یہ کتابیں رہیں. اور بس میں ٹرین میں بیٹھے ہو, ہر ایک کو دعوت دو, ہر ایک سے بات کرو, اور جس سے بات کرو اس کو کم سے کم داعی بنا کر چھوڑنا کم سے کم یہ ہے. نقد تشکیل ہر ایک کی کرو, نقد تشکیل ہر ایک کی کرو, کہ اللہ کے راستے میں ہر ایک نکلے. بات کا پہنچا دینا کافی نہیں ہے, ہر فرد کو اللہ کے راہ میں نکالنا ہی اصل ہے. ہمارے یہاں نقل حرکت ہی اصل ہے, اس کام کا امتیاز ہی خروج ہے. جس سے بات کرو اس کا نقل تیار کرو اللہ کے راہ میں نکلنے پر, اور ہر ایک کو داعی بنا کر چھوڑو, ہر ایک کو داعی بنا کر چھوڑو. اس طرح ہمیں سواری میں بھی اور پیدل ہی ہر ایک کو دعوت دیتے ہوئے چلنا ہے. اللہ کی غیبی نصرتیں انفرادی دعوت کے ساتھ ہی ہیں. حیات صحابہ میں خوب غور کرو کہ انفرادی دعوت پر کیا نصرتیں نازل ہوئی ہیں. ایک ایک فرد کو دعوت دو, جہاں کا ہمارا رخ بنا ہے ہماری جماعت وہاں پہنچ جائے, تو ہم سب سے پہلا کام یہ کریں جس علاقے میں پہنچے ہیں ساتھی سب جمع ہو جائیں, سواری سامان سب اتار کے جمع کر لیں, اور بستی میں داخل ہونے سے پہلے دعا مانگ لیں. یہ مسنون طریقہ ہے کہ اپنی محبت بستی والوں کے لیے, بستی والے کی محبت اپنے دل میں اللہ سے مانگ کر بستی میں داخل ہو. یہ مسنون دعا ہے, مسنون دعاؤں کا خوب اہتمام کرنا, اللہ کے راستے میں نکل کر مسنون دعائیں خوب یاد کرنا ہر موقع کی, کہ مسنون دعاؤں نے قبولیت کے راستے دیکھے ہوئے ہیں. مسنون دعاؤں نے قبولیت کے راستے دیکھے, ہر موقع کے مسنون دعا یاد کرو. اور دیکھو مسجد میں سنت طریقے سے داخل ہو کر ایک طرف سامان خریدنے سے لگا دو. ہمارا سب سے پہلا کام یہ ہے کہ تحیت المسجد پڑھ کر ہم مشورے کے لیے بیٹھ جائیں. سب سے پہلا کام یہ ہے کہ تحیت المسجد پڑھ کر سب سے پہلا کام مشورہ ہے. مقامی لوگوں کو مشورے میں ضرور شریک کرو, ان سے رائے مستقل رائے لو, اور ان کو اپنا رہبر بناؤ, اپنے ساتھ میں متکلم بنا کر جماعتیں بنا کر ملاقاتوں کے لیے بھیجو. جو ایمان والا جس وقت بھی گھر گیا مل جائے, ہم اس کو سمجھا کر میں عرض کر چکا تفصیل سے کہ اللہ کے گھر میں مسجد میں لا کر ہی بات سمجھاؤ. ہمارے گھر مسجد میں لانے کے لیے ہیں. ایک ایک فرد کے گھر پر جاؤ, ملاقاتیں کرو, جو تیار ہو جائیں انہیں وصول کرو, پھر وصولی گشت بھی کرو اس کے لیے کہ انہیں اپنے گھروں سے وصول کر کے اللہ کے راستے میں نکالو. ہمارا اللہ کے راستے میں نکل کر تعلیمی گشت ہوگا, خصوصی گشت ہوگا, عمومی گشت ہوگا, وصولی گشت ہوگا. اس طرح ہمیں پانچ گشت اللہ کے راستے میں نکل کر اس طرح کرنے ہیں کہ ہم جم کر ایک گھر میں جا کر دعوت دیں, مسجد کے ماحول میں لا کر سمجھانے کا اہتمام زیادہ کریں. جو مسجد میں آنے سے عذر کرے اس پر زبردستی نہ کرنا کہ مسجد ہی چلو, نہیں اس سے نہیں بات کر لی جائے, اور اس سے مسجد کے لیے اس کا فارغ وقت مسجد کے لیے طلب کیا جائے. اچھی طرح میری بات یاد رکھنا, یہ بھول نہ جانا, جتنی جماعتیں اللہ کے راستے میں اب نکل رہی ہیں یا آئندہ نکلیں, نکلنے والی جماعت میں سہرونا سے لے کر بیرون کی جماعتوں تک ہر جماعت کو یہ سمجھا کر بھیجو کہ مقامی کام تمہیں جمانا ہے, مقامی لوگوں کو ساتھ لے کر تمہیں مسجد کی آبادی کا عمل کر کے دکھلانا ہے, ہر مسجد کو مسجد کی آبادی کی ترتیب پر لانا ہے. یہ ہمارا بنیادی مقصد ہے. حضرت کے بیانات میں بار بار ملے گا ہر مسجد کو مسجد نبوی کے معمول پر لانا یہ ہماری محنت ہے. جو اعمال مسجد نبوی کے تھے وہ اعمال ہر مسجد میں قائم کرنا ہماری بنیادی محنت ہے. اس لیے کوئی جماعت طرح سے نکلی جماعت سے روزے سے لے کر چار مہینے تک اس سال تک کوئی بھی جماعت ہو وہ اس وقت تک کسی مسجد سے آگے نہ بڑھے جب تک وہاں سے نفر جماعت نہ نکل جائے. اس مسجد کے اندر پانچ اعمال دعوت جو ہے تعلیم اور گشت اور مشورہ اور گھروں کے اندر تعلیم اور سورہ کی جماعتیں یہ پانچ اعمال ہر مسجد میں قائم نہ ہو جائیں اور اس مسجد کے اندر مسجد کی آبادی کا عمل شروع نہ ہو جائے کہ مسجد میں اعمال دعوت ہو رہے ہوں اور باہر کی محنت کے ذریعے لوگوں کو مسجد میں لایا جا رہا ہو. جب تک یہ اعمال مسجد میں قائم نہ ہو جائیں جماعت آگے نہ بڑھے چاہے ان کو اس کام کے لیے مسجد میں کتنا بھی چھلنا پڑ جائے دو دن تین دن چار دن پانچ دن کوئی اصول نہیں ہے. جماعت جم کر محنت کرے اور اعمال دعوت کی فضا بنا کر اور مسجد کے اندر اعمال دعوت زندہ کر کے اس مسجد کو مسجد کی آبادی کی ترتیب پر لا کر پھر آگے بڑھے. اس طرح مسجد مسجد کام کرتی ہوئی جماعتیں چلیں. ہر نکلنے والی جماعت کو مسجد کی آبادی کا عمل سمجھا کر روانہ کرو اور یہ مقامی لوگوں کا ساتھ لے کر انہیں مقامی کام کر کے دکھلائیں. جب وہ دیکھ لیں کہ عمل جب کرنے لگے ہیں تو مسجد کی جماعت سے سبھی جماعت آگے بڑھے. اس طرح ہمیں ہر مسجد کے اندر اعمال دعوت کو قائم کرنا ہے. ہمارے محترم دوست بزرگوں جماعت چلاکالین اوستھار مدھے রাজনৈতিক কোন আলাপ আলোচনা আমরা করব না. এমনি ভাবে মশলা মশাইল নিয়া আপোষের মধ্যে এরকম ভাবে কোন ইখতিলাফ অথবা মতভেদ করব না. মশলা মশাইল তো ওলামাদের কাছ থেকে শিখব এবং এই ধরনের রাজনীতির কথাবার্তা বলে ওখানে এরকম ভাবে কোন পরিবেশ সৃষ্টি না করি আল্লাহর রাস্তায় চলতেছি ভাই এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে পরহেজ করতে হবে. যখন আল্লাহর রাস্তায় চলবো তো আল্লাহর রাস্তায় আমরা পায়দল চলি আল্লাহর রাস্তায় বেশি চেষ্টা করি যে পায়দলই চলি কারণ পায়দল চলা এরকম এক আমল মানে যে ভাই আল্লাহ তাআলার গোসাকে ঠান্ডা করে. দুইটা আমল এরকম আছে যে আল্লাহ তাআলার গোসাকে ঠান্ডা করে. এক হলো মসজিদকে আবাদ করা. মসজিদ আবাদ করতে বলা যখন মসজিদ আবাদ করার মেহনত করে তো আল্লাহ পাক যে আজাবের ফয়সলা করছেন সেই আজাবের ওই এলাকা থেকে আজাবকে হটায় দেন. তো আল্লাহ তাআলার গোসার কারণে যে আজাব আল্লাহ তাআলার ফয়সলা করছিলেন সেই আজাবকে আল্লাহ তাআলা হটায় দেন যখন মসজিদকে আবাদ করার কাজের মধ্যে মানুষ লাগে. এমনি ভাবে মেরে মহতরম দোস্ত বুজুর্গ যখন আল্লাহর রাস্তায় পায়দল চলে তোমার যে পায়দল চলার মধ্যে যে ধুলাবালি পরে যে ধুলাবালি আল্লাহ পাকের সবচেয়ে বড় গোসার জায়গা সেটা হলো জাহান্নাম. পরে যে ওই জাহান্নাম থেকে বলে যে জাহান্নামের ধোঁয়া আরে আল্লাহর রাস্তার ধুলাবালি একত্র হবে না. তো আল্লাহর রাস্তার ধুলাবালি জাহান্নামের আগুন থেকে বাঁচাবে যে জাহান্নাম আল্লাহ তাআলার গোসার সবচেয়ে বড় জায়গা. তো মেরে মহতরম দোস্তো দুনিয়াতে আল্লাহ তাআলার গোসাকে ঠান্ডা করার জন্য ওই একটা আল্লাহর রাস্তায় পায়দল চলা আর মসজিদকে আবাদ করা. পায়দল চলার খুব যে তরকিব দেয় এই জন্য না যে পায়দল আমার কাছে শহরই নাই সেজন্য আমি পায়দল চলতেছি. সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সওয়ারি থাকা সত্ত্বেও আল্লাহর রাস্তা পায়দল চলতেন. পায়দল চলার পরে পায়দল চলার কারণে যে ধুলাবালি গায়ে লাগে বলে কাল কিয়ামতের ময়দানে মস্ক হিসাবে মেস্কের খুশবু হিসাবে আল্লাহ তাআলা দান করবেন এবং বলেন যে আল্লাহর রাস্তার ধুলাবালি তো জান্নাতের মধ্যে জান্নাতি লোকদের সৌন্দর্য বাড়াইবার জন্য পাউডার হিসাবে ব্যবহার হবে. সেই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ আল্লাহর রাস্তায় খুব পায়দল চলার অভ্যাস করি এবং আল্লাহর রাস্তায় হারিয়ে প্রত্যেককে আমরা দাওয়াত দেই. কাউকে দাওয়াত দেওয়া নিজের মর্যাদা হানিকর মনে না করি বলে আমার মর্যাদা এর চেয়ে উপরে আমি কি এরকম নিচ লোককে দাওয়াত দিতে পারি বলে না প্রত্যেককে দাওয়াত দেই. বরং উনি বলছেন এর আগে যে এই আল্লাহর রাস্তার কোন আমলকে নিজের মর্যাদার চেয়ে যে ছোট মনে না করি বরং সব আমলই আমার যত মর্যাদাই হোক না কেন সব আমলই আমার মর্যাদার চেয়ে বেশি. এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ আল্লাহর রাস্তায় চলার জমানায় পরে যে একে তো হলো পায়দল চলি আর পায়দল চলার খুব ফাজায়েল আমরা আল্লাহর রাস্তায় চলা অবস্থার মধ্যে খুব ফাজায়েল আমরা শুনি এবং কিতাবের মধ্যে পড়ি মুনতাকাবা হাদিসের মধ্যে হজরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহ আল্লাহর রাস্তায় বের হওয়ার, আল্লাহর রাস্তায় চলার যে সমস্ত ফজাইল হাদিসগুলা জমা করছেন, ওই হাদিস আমরা ওখানে পড়ি। এমনি ভাবে হায়াতুস সাহাবার মধ্যেও এরকম ভাবে হযরত ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি অনেক রিওয়ায়াত জমা করছেন, ওইটাকেও আমরা মোতালা করি, ওইটাকেও আমরা পড়ি, একা একা পড়ি। যদিও এটা আমরা ইস্তেমাই ভাবে তালিম করব না, কিন্তু কথা হলো যে আমরা একা একা তো পড়তে পারি। তা হায়াতুস সাহাবাকে আমরা পড়ি, সেখানেও আমরা আল্লাহর রাস্তা চলার ফজাইল। তো এরকম ভাবে হায়াতুস সাহাবাও মোতালা করি আল্লাহ রাস্তা চলা অবস্থায়, এবং মুনতাকাব হাদিস এটা তো তালিমের মধ্যেই পড়ব, আবার এরকম ভাবে আলাদা ভাবেও এই মুনতাকাব হাদিস এবং এরকম ভাবে ফজাইলের কিতাব আমরা আলাদা ভাবেও নিজে নিজে পড়ার জন্য কোশিশ করি। আর বলেন যে হায়াতুস সাহাবা তো সমস্ত সবগুজারির জায়গায় যদি এরকম ভাবে সাল লাগানে বালা হায়াতুস সাহাবা পড়তে পারে, এরকম যোগ্যতা সম্পন্ন আলেম থাকে, তো অবশ্যই সমস্ত সবগুজারির জায়গায় হায়াতুস সাহাবা পড়া চাই, রাত্রে এসার পরে হায়াতুস সাহাবা পড়া উচিত। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে এই সমস্ত কিতাবের মধ্যে আমরা আল্লাহর রাস্তায় চলার ফজাইলকে আমরা পাব। এই জন্য আল্লাহর রাস্তায় চলা অবস্থায় আমরা এই সমস্ত ফজাইলকে সামনে রেখে রেখে আমরা আল্লাহর রাস্তায় চলি। কোনো কষ্ট আসে, কোনো মাথা ব্যথা হয় অথবা কোনো পেরেশানি আসে, তো সাহাবাদের জিন্দগির মধ্যে তালাশ করি যে তারা এই সমস্ত কষ্টের মধ্যে কি করছেন, এবং এই সমস্ত কষ্টের উপরে আল্লাহর নবী কি কি যে সুসংবাদ শুনেছেন। বলে যে একজনের মাথা ব্যথা হইতেছে আল্লাহর রাস্তায়, তো বলে যে মাথা ব্যথা হলে কি হবে, বলে যে যদি আল্লাহর রাস্তায় মাথা ব্যথা হয় তো আল্লাহ তাআলা তার পিছনের গুনাহকে মাফ করে দেন, আর যদি আল্লাহর রাস্তায় কারো জ্বর হয়ে যায় তো ভাই মেরে মহতরম দোস্ত তার অবস্থা তো এরকম যেন আজ সে মারপেট থেকে জন্ম নিছে। বলে যে মারপেট থেকে প্রথম জন্ম হয় শিশু নিষ্পাপ, যেরকম বলে যে এরকম নিষ্পাপ আল্লাহ তাআলা তাকে করে দেন। এই জন্য বলেন যে আল্লাহর রাস্তায় যখনই কোনো কষ্ট আসে, যখনই কোনো অসুবিধা দেখি, তখনই সাহাবাদের জিন্দগির মধ্যে তালাশ করি যে ভাই তারা এই সময় কি করছেন, এবং আল্লাহর রাস্তার এই সমস্ত কষ্টের কি কি ফজিলত এবং কি কি ওয়াদা আল্লাহ তাআলা তার নবীর জুবানে আমাদেরকে বলছেন, ওগুলির মধ্যে আমরা তালাশ করি। তো ইনশাআল্লাহ আল্লাহ রাস্তায় চলার মধ্যে, এরকম ভাবে পায়দল চলার মধ্যে, আল্লাহ রাস্তার কষ্টকে স্বীকার করার মধ্যে আমাদের আগ্রহ পয়দা হবে। আমের মহতরম দোস্ত আল্লাহ রাস্তায় চলা অবস্থায় বলে যে মানুষকে দাওয়াত দেই, ইনফরাদি ভাবে দাওয়াত দেই, এই রাস্তার ইনফরাদি দাওয়াতকে বহুত গুরুত্ব রাখে। ইনফরাদি মানে এক একজনকে দাওয়াত দেই। একটু হবে যে ভাই অনেক লোক জমা হয়ে গেছে, বয়ান করে দিলাম, অনেক লোককে মিলাই একত্রে দাওয়াত দিলাম। আরেকটা হলো যে ভাই এক একজন লোককে বলে যে যাকে পাই আল্লাহর রাস্তায় চলা অবস্থায় তাকে আমি দাওয়াত দেই। দাওয়াত দেওয়ার অর্থ এই নয় যে আমি তাকে কিছু কথা শুনাই দিলাম, বরং দাওয়াত দেওয়ার অর্থ হল এই যে তাকে আমিও ওইখানেই নগদ আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য তশকিল করলাম, তৈয়ার করলাম, এবং আল্লাহর রাস্তায় বের করার জন্য তাকে তৈয়ার করলাম। তো ওই আল্লাহর রাস্তায় চলা অবস্থায় দাওয়াত দিব, এবং দাওয়াত দিয়া এক একজনকে দাওয়াত দিয়ে দিয়া তাদেরকে ওইখানেই তৈয়ার করব যেন সেও আল্লাহর রাস্তায় বের হয়। এ নয় যে ভাই তাকে কিছু কথা শুনাই দিলাম, সে শুনে দিনা বাড়িতে চলে গেল, না ওইখান থেকে আমি তাকে আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য তৈয়ার করব। এই জন্য ভাই আল্লাহর রাস্তায় চলা অবস্থায় এরকম ভাবে দাওয়াত দিতে দিতে চলি। আর যখন আমরা কোনো মঞ্জিলে যেখানে পৌঁছি তো সেখানে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হাদিসের মধ্যে যে সমস্ত দোয়া আছে ওই সমস্ত মসনুন দোয়া করি। কারণ এ কথা জেনে রাখি যে মসনুন দোয়া অর্থাৎ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত দোয়া উম্মতকে শিখাইছেন অথবা নিজে পড়ছেন, এই সমস্ত দোয়া তো কবুল হওয়ার রাস্তাই দেখে লইছে, অর্থাৎ এগুলি সব আল্লাহ তাআলার কাছে কবুল দোয়া। এই জন্য মসনুন দোয়া করা মানে হইল যে এটা কবুল হয়ে গেছে, মেরে মহতরম দোস্তা বুজুর্গ আগে থেকেই কবুল হয়ে রয়েছে। এই জন্য সুন্নত মসনুন দোয়া, সুন্নত দোয়া যেটা রসুল্লাহ সাল্লাম থেকে বর্ণিত আছে, এই সমস্ত দোয়া খুব শিখি এবং এই সমস্ত দোয়ার উপরে খুব আমল করি, দোয়া করি। যখন আমরা কোনো এলাকায় পৌঁছি তো সেখানে এলাকায় ঢুকবার আগে যে মসনুন দোয়া আছে রসুল্লাহ ইসলামের, সেই দোয়া আমরা আল্লাহ তালার কাছে করি যে ওই এলাকার লোকদের দিলের ভিতরে আমাদের মহব্বত আল্লাহ তালা পয়দা করে দেন, আর আমাদের দিলের এলাকার লোকদের মহব্বত পয়দা করে দেন। এরকম দোয়া করে, মসনুন দোয়া করে আমরা এলাকায় ঢুকি, এবং এলাকায় ঢুকে যখন আমরা মসজিদে ঢুকব, মেরে মহতরম দোস্ত সুন্নত তরিকায় মসজিদে ঢুকি, সামানগুলা সুন্দরভাবে একদিকে সাজায় রাখি, আর তারপরে আমরা মশওয়ারের জন্য বসে যাই। নামাজের ওয়াক্ত থাকলে মসজিদে নামাজের দুই রাকাত নামাজ আদায় করে নেই, আল্লাহ তাআলা শুকরিয়া নামাজ আদায় করে নেই যে মসজিদের হক, সেই হিসাবে দুই রাকাত নামাজ পড়ে নেই। আর যদি এরকম ভাবে নামাজের সময় না থাকে, ভাই মসজিদের মধ্যে মশওয়ারের জন্য বসে গেলাম, ওইখানে মশওয়ারায় এলাকার সাথীদেরকেও জড়ো করি, এলাকার সাথীদের সহ আমরা ওইখানে মসজিদের মধ্যে পরামর্শ করি। তা আমাদেরকে ওই মসজিদের মধ্যে মেহনত করতে হবে, এবং যতক্ষণ পর্যন্ত ওই মসজিদে থাকবো, যতক্ষণ পর্যন্ত ওই মসজিদ থেকে, ওই মহল্লা থেকে নগদ জমাত আল্লাহ রাস্তায় বের না হয়ে গেছে, সেই তিন দিনেরই কেউ না কেন না হোক, মানে নগদ জমাত আল্লাহ রাস্তায় বের করবো। এমনি ভাবে ওই এলাকার মধ্যে ওই মসজিদের মধ্যে বলে যে পাঁচ আমল চালু হয়ে গেছে, এবং মসজিদ আবাদির কাজ তারা করতে শুরু করে দিছে, মসজিদের জমাত বানায় তাদেরকে পাঁচ আমল করে দেখাইব। এবং এমনি ভাবে মেরে মহতরম দোস্ত মসজিদ আবাদির মেহনত আমরা তাদেরকে করে দেখাবো, যাতে তারা শিখে। তো ওইখানে তারা মসজিদ আবাদির মেহনত শুরু করে দিছে, মসজিদে পাঁচ আমল চালু হয়ে গেছে, রোজানার দুটা গাছ, এমনি সপ্তাহে দুটা গাছ, রোজানার মশওয়ারা, এমনি ভাবে মেরে মহতরম দোস্ত রোজানা দুই তালিম একটা মসজিদে একটা ঘরে, এমনি ভাবে মাসে তিন দিনের জন্য জমাত আল্লাহর রাস্তায় বের হইতেছে। বলে যে এই পাঁচ আমল আমাদের ঘরের মধ্যে ওই ওই এলাকার মধ্যে ওই ওই মসজিদের মধ্যে চালু হয়ে যায়, এবং নগদ জমাত আল্লাহর রাস্তায় বের হয়ে যায়, তারপরে আমরা অগ্রসর হব। এরকম না যে ভাই ভাই একদিনের জন্য দুই দিনের জন্য সময় পুরো করে দিয়া কাজ হইলে হইল না হইলে নাই আমরা আগের দিকে চলে গেলাম, এরকম না করি, বরং যে কতদিন লাগে যে ভাই এই কটা কাজ বলে যে এটাকে এই মসজিদের মধ্যে শুরু করায় দিয়া চালু করায় দিয়া তারপরে আমরা অগ্রসর হব। আমরা যে আল্লাহ রাস্তায় বের হব, বলে যে আল্লাহ রাস্তায় বের হইয়া আমরা গাস্ত করব, মানুষের সঙ্গে মোলাকাত করে করে মানুষকে মসজিদে আনবো, এবং মসজিদে আইনা তালিমের হালকা ইমানের হালকাতে বসাবো। তো বলেন যে ভাই আল্লাহ রাস্তায় চলা অবস্থায় আমাদেরকে উমুমি গাস করতে হবে, এমনিভাবে খুসুসি গাস করতে হবে, আমাদেরকে তালিমি গাস করতে হবে, এমনিভাবে আমরা মানুষকে উসুল করার জন্য আবার গাস করব, তাদেরকে একজনের নাম লেখাইছে আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য, তাকে তার বাড়ি থেকে তার সামানপত্র সহ তৈরি করে আনা, বলে যে এই গাসটো আমরা করব। তো এমনিভাবে মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলে যে এই সমস্ত গাসের আমল আমরা যখন যেখানে যে মসজিদে যাব এই গাছের আমলও করব, এবং ততক্ষণ পর্যন্ত ওই মসজিদে আমরা মেহনত করব, যতক্ষণ পর্যন্ত ওই মসজিদের মধ্যে এই আমল চালু না হয়ে গেছে, দাওয়াতের আমল চালু না হয়ে গেছে, পাঁচ আমল চালু না হয়ে গেছে, এবং তাদেরকে মেরে মহতরম দোস্ত মসজিদ আবাদির মেহনতের মধ্যে তাদেরকে শিখাইছি, এবং তারা মেহনত করতে শুরু করছে, যতক্ষণ পর্যন্ত এটা না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা অগ্রসর না হব। السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى